এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আলাম জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব মুদাদিল্লাহ হযরতকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرين نيويورك شهرের বিভিন্ন সেন্টারে বিভিন্ন মসজিদে আজ তিন দিন যাবৎ ধারাবাহিকভাবে তফসিরি আলোচনা চলছে। এই জন্য ব্যবস্থাপক কমিটির সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে যে কোনো এক সুরার শুরু থেকে ধারাবাহিকভাবে তফসিরের আলোচনা চলবে, যাতে আপনারা একটা বিষয় সম্পর্কে আগাগোড়া মোটামুটি একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। সেই হিসাবে গতকাল সুরায়ে তোহার চার নম্বর আয়াতের তফসির থেকে আলোচনা করা হয়েছে। আজকে আপনাদের খেদমতে সুরায়ে তোহা এর পাঁচ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। সুরায়ে তোহার চার নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত চার পাঁচ ছয় সাত আট নয় এই ছয়টি আয়াতে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহর এলেম কত ব্যাপক, আল্লাহর শক্তি কত বিস্তৃত এর আলোচনা করা হয়েছে। এক কথায় চার নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর পরিচয় ব্যক্ত করা হয়েছে। উদ্দেশ্য আল্লাহকে যারা চিনার মতো চিনতে পারবে তারাই আল্লাহকে মানার মতো মানতে পারবে। যারা আল্লাহকে যতটুকু চিনতে পারে তারা ততটুকু মানতে পারে। আল্লাহকে চিনতে যার যত অভাব থাকে আল্লাহকে মানার বেলায়ও তার মধ্যে তত অভাব পরিলক্ষিত হয়। এই কারণে আল্লাহর কালাম কত মহান তা বুঝার জন্য আল্লাহর পরিচয় আল্লাহ কত মহান তা বোঝা দরকার। এই প্রসঙ্গে আল্লাহ সূরায়ে তোহার চার নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর মহত্ত্বতার আল্লাহর বড়ত্বের এক কথায় আল্লাহর পরিচয় পেশ করেছে। এর মধ্যে আজকের তিলাওয়াত আয়াত সূরায়ে তোহার পাঁচ নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া। প্রসঙ্গক্রমে এই আয়াতে আল্লাহর একটা নাম উল্লেখ করা হয়েছে আর রহমান। এই রহমান নামের উল্লেখ এ আয়াতে করার কারণ মুফাসসিরিন কেরাম লেখেন, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের লোকেরা অর্থাৎ মক্কা নগরীর লোকেরা তার জন্মের পূর্ব থেকে মূর্তি পূজারি ছিল, আল্লাহকে আল্লাহ নামে ডাকত কিন্তু মূর্তিগুলিকে আল্লাহর দরবারের সুপারিশগার মনে করত। মূর্তিকে সেজদা করলে, মূর্তিকে ভক্তি দিলে, মূর্তিকে মর্যাদা দিলে, মূর্তিকে সম্মান করলে এই মূর্তি আল্লাহর কাছে সুপারিশ করে তাকে তার নাজাতের ব্যবস্থা করবে এই ধারণা তাদের মধ্যে ছিল। কিন্তু এত সত্ত্বেও তারা আল্লাহকে আল্লাহ নামে ডাকত, আল্লাহকে আল্লাহ নামে চিনত, আল্লাহ যে আসমান জমিনের সৃষ্টিকর্তা এই কথা তারা বিশ্বাস করত। এমনমে আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের কেউ যদি আপনি জিজ্ঞেস করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তারাও বলবে আল্লাহ। তাহলে একথা পরিষ্কার হয়ে গেল যে তারা মূর্তি পূজা করা সত্ত্বেও আল্লাহকে সৃষ্টিকর্তা জানত, আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ নামে চিনত এবং আল্লাহকে আল্লাহ নামে ডাকত। এই সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর যখন বলে দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো এবাদত বন্দেগী করা যাবে না, আর কারো গুলামী বা দাসত্ব করা যাবে না, তখন তারা রাসুলের এই কথার কারণে সমস্ত মূর্তিগুলিকে বর্জন করতে হয়। মূর্তির সামনে মাথা নত করা চলে না রাসুলের এই কথার কারণে, মূর্তিকে ভক্তি দেওয়া চলে না, মূর্তির পূজা করা চলে না রাসুলের এই কথার কারণে, তাই তারা রাসুলের দুশ্মনে পরিণত হল। এমত অবস্থায় আল্লাহর এক নাম রহমান, আল্লাহ অন্য এক আয়াতে নির্দেশ দিয়া বলেন যে তোমরা রহমানকে সেজদা করো। যখন রহমানকে সেজদা করো এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, তখন ওই মূর্তি পূজারীরা প্রশ্ন উত্থাপন করল যে মুহাম্মদ একবার বলে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না, আবার বলে রহমানকে সেজদা করতে হবে, কাজেই মুহাম্মদের ধর্ম তো আর একত্ববাদের ধর্ম রইল না, একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করতে হয় তাহলে আমরা একবার আল্লাহকে সেজদা করার পরে আর একবার মূর্তিকে সেজদা করলে দোষ নাকি? এই প্রশ্ন তাদের মধ্যে এই জন্য যাচ্ছিল যে তারা জানত না যে রহমান অন্য কারো নাম নয়, রহমান আল্লাহরই আরেক নাম। রহমান যে আল্লাহ পাকের আরেকটা নাম, এই কথাটা তারা না জানার কারণে তারা ধরে নিয়েছিল যে রহমান অন্য কারো নাম। এই জন্য তাদের মনে প্রশ্ন জাগলো, একবার আল্লাহকে সেজদা করার পর আবার রহমানকে সেজদা করলে যদি ইমান নষ্ট না হয়, তাহলে আমরা একবার আল্লাহকে সেজদা করার পর আবার মূর্তিকে সেজদা করলে ইমান নষ্ট হবে কেন? তাদের এই প্রশ্নের অবসান কল্পে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার পাঁচ নম্বর আয়াতে বলেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান অন্য কারো নাম নয়, রহমান আল্লাহ পাকেরই আরেক নাম, যিনি সমস্ত জগৎ জুড়ে আরশ থেকে পাতাল পর্যন্ত সর্বত্র যার ক্ষমতা প্রতিষ্ঠিত। এই রহমান শব্দটার অর্থ, রহমান শব্দের অর্থ হল অত্যন্ত দয়ালু। আল্লাহ এই আয়াত নাজিল করার মাধ্যমে তাদের ভুল ধারণার সংশোধন করে দিলেন, আল্লাহকে সেজদা করা যেই কথা, রহমানকে সেজদা করা সেই কথা। আল্লাহ একজনের নাম আর রহমান আরেকজনের নাম নয়, আল্লাহ যার নাম রহমান তারই নাম। সুতরাং আল্লাহকে সেজদা করো আর রহমানকে সেজদা করো, এর অর্থ হল একজনকেই সেজদা করো, ভিন্ন জনকে নয়। এবার আমরা বোঝার চেষ্টা করি রহমান শব্দের অর্থ কি। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। এরই পাশাপাশি আরো একটা শব্দ আছে আল্লাহর নাম রহিম, আল্লাহর এক নাম রহমান এক নাম রহিম। আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর প্রসিদ্ধ নামের সংখ্যা ৯৯টা, আল্লাহর ৯৯টা নাম হল প্রসিদ্ধ। আর অপ্রসিদ্ধ নাম তফসিরের কিতাবে উল্লেখ আছে, আল্লাহর অপ্রসিদ্ধ নামের সংখ্যা ১০,০০০-এর চেয়েও বেশি। এই সমস্ত নামগুলির মধ্যে প্রথমত সবগুলি নামের মধ্যে আল্লাহর দুই প্রকারের নাম আছে, এক প্রকারের নামকে ইসমে জাত আর এক প্রকারের নামকে ইসমে সিফাত বলে। অর্থাৎ আল্লাহর এক প্রকার নাম আছে সত্তাগত নাম, আর এক প্রকার নাম আছে গুণগত নাম। এই বিষয়টা যারা আরবি ভাষায় জাত এবং সিফাত বুঝতে যাদের কঠিন হয়, অথবা বাংলা ভাষায় সত্তা এবং গুণ এর পার্থক্য বুঝতে যাদের কঠিন হয়, তাদের জন্য একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা সহজে বোঝা যাবে। ধরুন একটা লোকের নাম জায়েদ, এই জায়েদ শব্দটা ধার্য করা হয়েছে উচ্চারণ করা মাত্রই ওই লোকটা বোঝার জন্য, সুতরাং জায়েদ হইল তার সত্তাগত নাম। এই লোকটা যখন লেখাপড়া করে কোরআন শরীফের কেরাত সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়া শেষ করল, তখন কোরআনের সহি কেরাত এর গুণ হাসিল করার কারণে, এই গুণের কারণে তার আর একটা নাম হইল কারি সাহেব। আবার যখন এই লোকটা কোরআন হাদিসের এলিম শিখল, কোরআন হাদিসের এলিমের গুণের কারণে তার নাম হইল আলিম। আবার যখন তফসির শিখল, তফসিরের গুণের কারণে তার নাম হইল মুফাসসির। আবার যখন হাদিস শিখল, হাদিস শিক্ষার গুণের কারণে তার নাম হইল মুহাদ্দিস। জায়েদও তার নাম, কারিও তার নাম, আলিমও তার নাম, মুফাসসিরও তার নাম, মুহাদ্দিসও তার নাম। কিন্তু শুধু জায়েদ নামটা তার কোন গুণ বুঝাবার জন্য নয়, শুধু তার সত্তাটা বুঝাবার জন্য ব্যবহার হয়। কারি নামটা তার কেরাতের গুণ বুঝাবার জন্য ব্যবহার হয়, আলিম নামটা তার এলেমের গুণ বুঝাবার জন্য ব্যবহার হয়, মুফাসসির নামটা তার তফসিরের গুণ বোঝাবার জন্য ব্যবহার হয়, মুহাদ্দিস নামটা তার হাদিসের এলমে হাদিসের গুণ বোঝাবার জন্য ব্যবহার হয়। সুতরাং জায়েদ শব্দটা হল তার সত্তাগত নাম, আর বাকি সবগুলি তার গুণগত নাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ নামের সংখ্যা 99টা, অপ্রসিদ্ধ নাম 10,000-এর চেয়েও বেশি। এই সবগুলি নাম প্রথমত দুই প্রকার। আল্লাহর এক প্রকার নাম হল আল্লাহর সত্তাগত নাম, যেটাকে আরবি ভাষায় ইসমে জাত বলা হয়। আর এক প্রকার নাম হল আল্লাহর গুণগত নাম। এক একটা নামের দ্বারা এক একটা গুণ বুঝায়। আল্লাহর এক নামের দ্বারা আল্লাহর সত্তা বুঝায়, আর এক নামের দ্বারা আল্লাহর গুণ বুঝায়। যে নামের দ্বারা আল্লাহর সত্তা বুঝায় এটাকে ইসমে জাত বা সত্তাগত নাম বলা হয়, আর যে নামের দ্বারা আল্লাহর গুণ বুঝায় এইগুলিকে ইসমে সিফাত বা আল্লাহর গুণগত নাম বলা হয়। আল্লাহর সত্তাগত নাম মাত্র একটা, আল্লাহর ইসমে জাত মাত্র একটা, সেটা হল আল্লাহ। আল্লাহ শব্দটা আল্লাহর অস্তিত্ব বোঝাবার জন্য ব্যবহার হয়, আল্লাহর সত্তা বোঝাবার জন্য ব্যবহার হয়। আর আল্লাহ শব্দ ছাড়া আল্লাহর আর যত নাম আছে সবগুলি আল্লাহর গুণগত নাম, ইসমে সিফাত। কথাগুলি স্মরণ রাখলে সামনের অনেক কথা বুঝতে সহজ হবে। একটু দয়া করে বলবেন কি আল্লাহর ইসমে জাত কতটা, কি সেই নামটা, আর বাকি সবগুলি নাম ইসমে সিফাত আল্লাহর গুণগত নাম। এবার একটা সূক্ষ্ম কথা লক্ষ্য করুন, ওই যে লোকটার সত্তাগত নাম জায়েদ, জায়েদকে যারা চিনে এদের সামনে যদি জায়েদ বলা হয় তাহলে কি তারা বুঝবে না যে ওই লোকটা, যেই লোকটা কারিও, যেই লোকটা হাফেজ, যেই লোকটা মুহাদ্দেস, যেই লোকটা মুফাসসির, বুঝবে কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহকে যারা চিনে এদের সামনে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করা হয় তখন তারা বুঝবে সেই আল্লাহ যিনি রহিম, যিনি রহমান, যিনি করিম, যিনি গফফার, যিনি সাত্তার, যিনি কাহার। তাই মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহর সত্তাগত নামের মধ্যেই আল্লাহর সকল প্রকার গুণের অর্থ বিদ্যমান। আমি আগে একটু ক্ষমা চাইয়ে নেই, আমার গলায় ডিস্টার্ব আছে আওয়াজে, আপনারা বুঝতে পারেন তো, কথার ফাঁকে ফাঁকে একটু গরম চা খাইলে গলাটা একটু ক্লিয়ার হয় আপনাদের স্বার্থে, কিন্তু দেখতে বেসুন্দর দেখায়, এটার জন্য আমি সরি আপনাদের কাছে। আল্লাহর নামগুলি সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। প্রথম কথা হল আল্লাহর সবগুলি নাম দুই প্রকার, ব্যক্তিগত নাম গুণবাচক নাম, ব্যক্তিগত নাম শুধু আল্লাহ আর বাকি সবগুলি গুণগত নাম। সবগুলি গুণগত নামের দ্বারা আল্লাহর যত গুণ বুঝায়। আল্লাহকে যারা চিনে তাদের সাথে শুধু সামনে শুধু আল্লাহ বললেই সবগুলি গুণের সাথেই আল্লাহকে বুঝে, কোন গুণ বাদ দিয়ে আল্লাহকে বুঝে না, সবগুলি গুণের সাথেই আল্লাহকে বুঝে। তারপর আল্লাহর গুণগত নামগুলি আবার দুই প্রকার, এক প্রকার গুণগত নামকে বলে আসমায়ে সিফাতে খাসা, আর এক প্রকার গুণগত নামকে বলে আসমায়ে সিফাতে আম্মা। এর বাংলা হইল আল্লাহর কতগুলি গুণগত নামের দ্বারা আল্লাহর এমন গুণ বুঝায় যেই গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে, অন্য কারো মধ্যে নাই। আর কতগুলি গুণগত নাম এমন আছে আল্লাহর যে গুণগুলি আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে। বাংলায় বলা যাইতে পারে সিফাতে খাসা আর সিফাতে আম্মা, এই দুইটাকে বাংলায় বলা যাইতে পারে একক গুণ আর ব্যাপক গুণ। যে গুণ এককভাবে আল্লাহর মধ্যেই আছে আর কারো মধ্যে নাই সেইগুলি আল্লাহর একক গুণ, যে গুণ আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে সেইগুলি আল্লাহর ব্যাপক গুণ, একক গুণ ব্যাপক গুণ। যেমন দেখা আল্লাহর একটা গুণ, দেখা আল্লাহর গুণ নয় কি? আল্লাহর এক নাম আছে বাসির, এর অর্থ দেখনেওয়ালা, আল্লাহ দেখেন। এই দেখার গুণটা বান্দার মধ্যেও আছে, আছে কি নাই? তাহলে আল্লাহর যে একটা গুণ আছে দেখা, এটা আল্লাহর একক গুণ হইল না ব্যাপক গুণ হইল? ব্যাপক গুণ হইল। কিন্তু সব কিছু দেখা, গোটা জগতে যা কিছু আছে সব কিছু দেখা, এটা আল্লাহর একক গুণ, একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু আর কেউ দেখে না। পার্থক্যটা কি বুঝতে পারলেন আপনারা? আল্লাহর একক গুণ, ব্যাপক গুণ। আল্লাহর যে গুণগুলি ব্যাপক, সেই গুণগুলি বান্দার মধ্যেও আছে, এবং আছে বলেই বান্দার মধ্যে সেই গুণ আছে বললে দোষ হবে না, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর যে গুণগুলি একক, যে গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আছে বিশ্বাস করলেই শিরিক হয়। শিরিক, শিরিক কথাটা আমাদের সমাজের অনেক অংশেই শিরিক সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণা নাই, যে কারণে অনেকে শিরিককেও শিরিক মনে করে না, আর অনেকে যেটা শিরিক নয় সেইটাকেও শিরিক মনে করে। উভয় পক্ষ থেকে বাড়াবাড়ি আছে, কেউ শিরিকরেও শিরিক মনে করে না, আর কেউ শিরিক না যেটা এটাও শিরিক মনে করে। কেন? শিরিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই। শিরিক শব্দের অর্থ অংশীদারিত্ব, অংশীদারিত্ব। আমার বাবা মারা গেলে পরে আমার বাবা যে সম্পত্তি রেখে গেলেন, সেই সম্পত্তিতে আমার যেমন অংশ আছে, আমার ভাইয়েরও অংশ আছে, আমার বোনেরও অংশ আছে, আমার মায়েরও অংশ আছে। সুতরাং আমরা সবাই বাবার সম্পত্তিতে শরীকদার, এটার নাম শিরিক। আর আমার বাবা মারা গেলে পরে আমার একমাত্র আমি ছাড়া যদি বাবার আর কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে তখন বলা যাবে আমার বাবার সম্পত্তিতে আমার সাথে আর কোনো শরীকদার নেই। বাবা মারা গেলে পরে যদি আমার ভাই থাকে, বোন থাকে, মা থাকে, তাহলে বাবার সম্পত্তিতে তারাও আমার সাথে শরীকদার। বাবা মারা গেলে যদি আমি ছাড়া আর কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে বলা যাবে বাবার সম্পত্তিতে আমার কোনো শরীকদার নেই। এই শরীকদারিত্বকে আরবি ভাষায়, কোরআনের ভাষায় শিরিক বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সাথে কারো কোনো শরীকদারিত্ব নাই, কারো কোনো শরীকদারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতে খাসা, আল্লাহর একক গুণের মধ্যে কারো কোনো শরীকদারি নাই। এই জন্য যে সমস্ত নামের দ্বারা আল্লাহর সিফাতে খাসা বোঝায়, আল্লাহর একক গুণ বোঝায়, সেই সমস্ত গুণবাচক নাম আল্লাহ ছাড়া অন্য কারো বেলায় ব্যবহার করলে শিরিক হয়। যেমন আর রহমান, রহমান আল্লাহর একক গুণবাচক নাম। রহমান শব্দের দ্বারা আল্লাহর এমন একটা গুণ বোঝায় যে গুণটা শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে, আর কারোর মধ্যে নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, রহমান যেহেতু আল্লাহর একক গুণবাচক নাম, এই জন্য আল্লাহ ছাড়া আর কাউকে যদি রহমান নামে নাম রাখা হয়, রহমান নামে ডাকা হয়, তাহলে সেটা শিরিক হবে। আল্লাহ ছাড়া আর কেউ রহমান হতে পারে না, আব্দুর রহমান হতে পারে, তুমি রহমান হতে পারো না, তুমি রহমানের বন্দা হইতে পারো। আমরা রহমান না রহমানের বন্দা? রহমানের বন্দা। কিন্তু রহিম আর একটা নাম আছে আল্লাহ। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। কিন্তু রহিম শব্দটা আল্লাহর একক গুণবাচক নাম নয়, রহিম শব্দটা আল্লাহর ব্যাপক গুণবাচক নাম। রহমান শব্দটার অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। কিন্তু রহমান আল্লাহর একক গুণবাচক নাম, রহিম আল্লাহর ব্যাপক গুণবাচক নাম। রহমান শুধু আল্লাহর নাম হতে পারে, আর কারো নাম হতে পারে না, রহমান শব্দ দিয়ে অন্য কারো নাম রাখলে শিরিক হয়, কিন্তু রহিম যেহেতু আল্লাহর ব্যাপক গুণবাচক নাম, রহমান রহিম আল্লাহ ছাড়া অন্য কারো নাম হতে পারে এবং নাম রাখলে শিরিক হবে না। এখানে এসেই প্রশ্ন জাগে, তাহলে ব্যবধানটা কি? রহমান অর্থে আর রহিম অর্থে ব্যবধান কি? যদি কোনো ব্যবধান না থাকে, তাহলে রহমান যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নাম হতে পারে না, রহিমও তো আল্লাহ ছাড়া অন্য কারো নাম হতে না পারার কথা। তাইলে নিশ্চয়ই কোনো না কোনো ক্ষেত্রে রহমান অর্থে আর রহিম অর্থে একটু ব্যবধান আছে। হ্যাঁ, শব্দের অর্থে যদিও কোনো ব্যবধান নাই, রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, তারপরও রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু রহিম হতে পারে না, রহিম এমন দয়ালুকে বলে যে দয়ালু রহমান হতে পারে না। ব্যবধানটা কোথায় এটা হলো আমাদের বোঝার মতো ব্যাপার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে দুই নামের অর্থে বহু ব্যবধান বলেছেন, এর মধ্যে একটা ব্যবধান হল রহমান এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন সৃষ্টির আগেই তাকে দয়া দিয়ে সৃষ্টি করলেন। রহমান এমন দয়ালুর নাম যিনি যাকে দয়া করলেন সৃষ্টির আগেই তাকে দয়া দিয়া সৃষ্টি করলেন। আর রহিম এমন দয়ালুর নাম যিনি যাকে দয়া করলেন তার সৃষ্টির পরে তাকে দয়া করলেন। এবার বলেন, সৃষ্টির আগে যাকে দয়া করা হলো সৃষ্টির আগেই তারে দয়া করতে পারে একমাত্র কে? একমাত্র আল্লাহ। এই জন্য রহমান আল্লাহ ছাড়া আর কারো নাম হতে পারে না। কিন্তু স্বামী তার স্ত্রীকেও দয়া করে সৃষ্টির আগে না সৃষ্টির পরে? মা বাবা তাদের সন্তানকেও দয়া করে সৃষ্টির আগে না সৃষ্টির পরে? নবী রাসূলগণ তাদের উম্মতকেও দয়া মায়া করেন সৃষ্টির আগে না সৃষ্টির পরে? এই জন্য আল্লাহর এক নাম আছে রহিম, রাসূলেরও এক নাম আছে রহিম। আল্লাহর এক নাম আছে করিম, রাসূলেরও এক নাম আছে করিম। আল্লাহর এক নাম আছে রাউফ, রাসূলেরও এক নাম আছে রাউফ। প্রশ্ন জাগে, আল্লাহর নাম রহমান হওয়ার কারণে যদি আর কারো নাম রহমান হতে পারে না, তাহলে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও রাসুলের নাম রহিম হল কিভাবে? আল্লাহর নাম করিম হওয়া সত্ত্বেও রাসুলের নাম করিম হল কিভাবে? আল্লাহর নাম রউফ হওয়ার সাথে সাথে রাসুলের নাম রাউফ হল কিভাবে? একমাত্র জবাব, আগের কথাগুলি না বুঝলে বুঝবেন না, একমাত্র জবাব, রহমান আল্লাহর একক গুণবাচক নাম, আর রহিম করিম রাউফ এইগুলি আল্লাহর ব্যাপক গুণবাচক নাম, আল্লাহর একক গুণবাচক নাম, আর কারো বেলায় প্রয়োগ করা চলে না, আল্লাহর ব্যাপক গুণবাচক নাম অন্যদের বেলায় প্রয়োগ করা চলে। কিন্তু আরো কিছু কথা আছে, যে সমাজের মানুষ রহমান এবং রহিম দুই শব্দের অর্থের ব্যবধান বুঝে, সবাই মোটামুটি এই ব্যবধান বুঝে, সেই সমাজেই আল্লাহ ছাড়া আর কাউকে শুধু রহিম নামে নাম রাখা যায়। কিন্তু যে সমাজের মানুষ রহমান এবং রহিম দুই শব্দের অর্থের ব্যবধান বুঝে না, সেই সমাজে রহিম নামে কোন মানুষের নাম রাখলে সমাজের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগবে, রহমান আল্লাহর নাম, এই কারণে আমার ছেলের নাম রহমান রাখতে পারি না, রহিমও তো আল্লাহর নাম, তোমার ছেলের নাম রহিম রাখলা কেন? এইরকমের ভুল বুঝাবুঝি যে সমাজে হবে, সেই সমাজে আল্লাহর ব্যাপক গুণবাচক শব্দ দিয়েও কাউকে নাম রাখা ঠিক হবে না, উচিত হবে না। কথাগুলি বুঝতে পারতেছেন কিনা দেখেন তো? রহমান এবং রহিম দুই নামের অর্থ শব্দার্থ এক হইলেও রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, তারপরও যত ব্যবধান আছে রহমানের অর্থে আর রহিমের অর্থে, এর মধ্যে একটা ব্যবধান হল রহমান এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন তাকে সৃষ্টির আগেই তাকে দয়া দিয়া সৃষ্টি করলেন, আর রহিম এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন তার সৃষ্টির পরে তাকে দয়া করলেন। রাসুল, আমাদের রাসুল উম্মতকে যথেষ্ট পরিমাণ দয়া মায়া করেন, এ আম্মা আমাদের সৃষ্টির আগে না সৃষ্টির পরে? এই জন্য রাসুলের নাম কি হইতে পারে? রহিম হইতে পারে। রাসুল কি আমাদেরকে সৃষ্টির আগে দয়া মায়া করেছেন? না, সুতরাং রাসুলের নাম রহমান হইতে পারে। এই গেল একটা ব্যবধান, রহমান নামের অর্থে আর রহিম নামের অর্থে। এই পার্থক্যটা যারা বুঝে না, এরা করে কি, আল্লাহর এক নাম রহিম, রাসুলের এক নাম রহিম, এটা দেখার কারণে আল্লাহর যত গুণবাচক নাম আছে সবগুলি রসুলের বেলায় ভিট করে দিতে চায়, সবগুলি রসুলের বেলায় ভিট করে দিতে চায়। যেমন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহকে বলা হয়েছে আলিমুল গায়ব, রসুলের বেলায় আলিমুল গায়ব ফিট করে দিতে চায়। এদের অবস্থা হইল এরকম, একটা গল্প বলি, একটা লোক বাংলা সাতবারের নাম জানে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সাতবারের উর্দু নাম জানে না। একজন উর্দু জানাওয়ালার কাছে গিয়া বলে, ভাই আমি সাতবারের বাংলা নাম জানি, আমাকে সাতবারের উর্দু নাম শিক্ষা দাও। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি বাংলা সাতবারের কি নাম জানো বলো? সে বলল, বাংলা সাতবারের নাম হইল শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তখন তিনি ওই শনিবার থেকে উর্দু নামগুলি বলা শুরু করলেন। তাহলে শুনস, এই সাতবারের উর্দু নাম হইল শনিচার, শনিবারের উর্দু নাম শনিচার। খালি শনিচার বলছেন এমনি বলে বুচ্ছি উদুর বুচ্ছি বুচ্ছি, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। বলে কি আর লাগবে না? বলে আমি সাতবারের উর্দু নাম শিখে ফেলেছি। বলে আমি তোমাকে মাত্র একটা উর্দু, একটা বারের উর্দু নাম বলে দিলাম, তুমি সাতটা বারের উর্দু নাম শিখলা কিভাবে? কয়ে শনিচর, রবিচর, সমচর, মঙ্গলচর, বুধচর, বৃহস্পতিচর, শুক্রচর। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে মনে করলা তুমি? কয়ে আমি মনে করলাম এইভাবে, শনির পরে চর লাগাইয়া দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়, তো রবির পরে চর লাগাইয়া দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাবে। এটা কি সঠিকভাবে বুঝলো না নিজে নিজে বুঝতে গিয়া অতিরিক্ত বুঝলো? ঠিক আল্লাহর নামের বেলা এইভাবে অনেকে অতিরিক্ত বুঝাবে। আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রসুলের নাম রহিম হইতে পারে, তাহলে আল্লাহর নাম রহমান হওয়া সত্ত্বেও রসুলের নাম রহমান হইতে পারবে না কেন? আল্লাহ আলিমুল গাইব হওয়া সত্ত্বেও রাসুল আলিমুল গাইব হইতে পারবে না কেন? ওই লোকটার মতো সে নিজে নিজে কিয়াস করা শুরু করে দেয়। এইটারে আরবি ভাষায় বলে কিয়াস, বাংলা ভাষায় বলে অনুমান, জানি না আপনারা ইংলিশে কি বলবেন। এক্সাম্পল না, গ্যাস, এটা কিন্তু ইসলামী শরীয়তের একটা দলিল। কিয়াস বা অনুমান ইসলামী শরীয়তের একটা দলিল। কোন কাজ এটা ইসলামী না অন ইসলামী এটা সাব্যস্ত করার জন্য শরীয়তে চারটা দলিল ধার্য করে দিছে, আল্লাহর কোরআন, রাসুলের সুন্নাহ হাদিস, উম্মতের ইজমা এবং মুস্তাহিদগণের কিয়াস, ইসলামী শরীয়তের দলিল। ইসলামী শরীয়তের প্রথম দলিলের নাম কোরআন, এটা আল্লাহর। ইসলামী শরীয়তের দ্বিতীয় দলিলের নাম হাদিস, এটা রসুলের। ইসলামী শরীয়তের তৃতীয় দলিলের নাম ইজমা, ঐক্যমত, এটা উম্মতের। এই উম্মতের মধ্যে আবার ক্যাটাগরি আছে, সর্বপ্রথম সাহাবায়ে কেরামের ইজমা, তারপরে মুস্তাহিদ ইমামগণের ইজমা, তারপরে উলামায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। মুস্তাহিদ ইমামগণ যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত কোন আলেমের সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। আলেমগণ যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, যারা আলেম নন তাদের সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। এই স্তর অনুপাতে উম্মতের ইজমা, এটা ইসলামী শরীয়তের তিন নম্বর দলিল। আর ইসলামী শরীয়তের চার নম্বর দলিল হল কিয়াস, যে কোনো লোকের কিয়াস নয়। ইজমা যেমন যে কোনো লোকের ইজমা ইসলামী শরীয়তের দলিল নয়, হয়তো সাহাবায়ে কেরামের ইজমা হতে হবে, আর না হয় মুস্তাহিদগণের ইজমা হতে হবে, আর না হয় আলেমগণের ইজমা হতে হবে, এছাড়া আর কারো ইজমা ইসলামী শরীয়তের দলিল নয়। ঠিক তেমনিভাবে কিয়াসও শুধুমাত্র মুস্তাহিদ ইমামগণের কিয়াস হতে হবে, অন্য লোকের কিয়াস বা অনুমান ইসলামী শরীয়তের দলিল নয়। এজন্য কিতাবে লেখা আছে কিয়াস তিন প্রকার। এক প্রকার কিয়াসের নাম কিয়াসে শিবহি, এক প্রকার কিয়াসের নাম কিয়াসে আকলি, এক প্রকার কিয়াসের নাম কিয়াসে শরহি। এই আরবি নামগুলি হয়তো আপনারা সবাই নাও বুঝতে পারেন, আমি সকলের বুঝার সুবিধার্থে বাংলা করে বলি। কোন কিয়াস আছে পণ্ডিতের কিয়াস, কোন কিয়াস আছে মূর্খদের কিয়াস, আর কোন কিয়াস আছে মুস্তাহিদ ইমামগণের কিয়াস। পণ্ডিতের কিয়াসের উদাহরণ, যেমন ডারউইন বলেছেন ব্যাঙ্গের ছানা যেমন ভাবে লেজ হসে পড়ে হাত পা গজিয়ে ব্যাঙ্গে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে বানরের লেজ হসে পড়ে আমরা মানুষে পরিণত হয়েছি। তাহলে মানুষ রে ব্যাঙ্গের ছানার সাথে কিয়াস করছে। এই কিয়াস ইমাম আবু হানিফার কিয়াস নয়, এই কিয়াম কোন এই কিয়াস কোন সাহাবির কিয়াস নয়, এই কিয়াস কোন তাবেঈর কিয়াস নয়, একজন পণ্ডিতের কিয়াস। কোন পণ্ডিতের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয়। আর একটা কিয়াস আছে মূর্খদের কিয়াস। মূর্খদের কিয়াসের উদাহরণ, আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীরুস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা কোন সাহাবিও বলেন নাই, কোন তাবিও বলেন নাই, কোন মুস্তাহিদ ইমাম বলেন না, এ মূর্খরা বলে। এ মূর্খদের কিয়াস। তার কিয়াসের ভুল কোথায়? তার কিয়াসের ভুল হইল, আমার বাবাকে সম্মান করার জন্য আমি কখন দাঁড়াই? তিনি আমার কাছে যখন আসেন এবং আমি যখন তাকে দেখি। আমার শ্বশুরকে সম্মান করার জন্য কখন দাঁড়াই? যখন তিনি আমার কাছে আসেন এবং আমি যখন তারে দেখি। আমার ফিরুস্তাদকে সম্মান করার জন্য আমি কখন দাঁড়াই? যখন তিনি আমার কাছে আসেন এবং আমি যখন তাকে দেখি। তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা, নবী তোমার কাছে আসলেন কখন আর তুমি দেখলা কখন? তাহলে কিয়াস খাটল না বেখাপ্পা? বেখাপ্পা কিয়াস, মূর্খদের কিয়াস, ইসলামী শরীয়তের দলিল নয়। তৃতীয় প্রকার কিয়াস হইল মুস্তাহিদ ইমামগণের কিয়াস। মুস্তাহিদ ইমাম কারে কয়? ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। পরিপূর্ণ ধর্ম মানে কোন সময় চলবে কোন সময় চলবে না এমন নয়, এটা কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের যাবতীয় বিধিবিধান সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বকালেই ফিট, কোন কালেই আনফিট নয়। এর মানে হল ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। ইসলামের এই পূর্ণাঙ্গতা মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই চার দলিলের দ্বারা হয়েছে। হয়তো কোরআনের দলিলের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে, না হয় হাদিসের দলিলের দ্বারা ইসলামের বিধান প্রমাণিত হবে, না হয় উম্মতের ইজমার দ্বারা ইসলামের দলিল সাব্যস্ত হবে, আর না হয় মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হবে। কারণ হইল ইসলামের সবগুলি বিধিবিধান সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ নাই, সবগুলি হাদিসে উল্লেখ নাই, সবগুলি ইজমার মধ্যে নাই। কোরআনে হাদিসে কতগুলির অস্পষ্ট ইঙ্গিত আছে, ওই ইঙ্গিতের আলোকে সুস্পষ্ট বিধানটা বের করে নিতে হয়। এটা বের করে নেওয়ার মতো যোগ্যতা যাদের আছে তাদেরকেই মুস্তাহিদ বলা হয়। কথা বুঝলেন কিনা দেখেন, একটা সহজ উদাহরণ দিলে আশা করি বুঝবেন। মুস্তাহিদ ইমামগণের কিয়াসের একটা উদাহরণ, মেয়ে লোকের নামাজে মুখমণ্ডল খোলা রাখা জায়েজ, হাতের কবজি পর্যন্ত খোলা রাখা জায়েজ, কোরআনে হাদিসে আছে। কিন্তু পায়ের পাতা নামাজে খোলা রাখা জায়েজ কিনা কোরআনেও নাই হাদিসেও নাই। লক্ষ্য করেন, চেহারা খোলা রাখা জায়েজ মেয়ে লোকের নামাজে, হাতের পাঞ্জাও খোলা রাখা জায়েজ, কিন্তু পায়ের পাতা নামাজের মধ্যে খোলা রাখা জায়েজ কিনা এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতেও নাই, রাসুলের কোন হাদিসেও নাই। কিন্তু চেহারা এবং হাতের পাঞ্জা খোলা রাখার যে কারণ উল্লেখ আছে সেই কারণটা পায়ের পাতার মধ্যে বিদ্যমান। সেই কারণের সূত্র ধরে মুস্তাহিদ ইমামগণ বলেছেন যে কারণে শরীয়ত মেয়ে লোকে নারীদেরকে নামাজে চেহারা খোলা রাখার পারমিশন দিয়েছে, যে কারণে শরীয়ত মেয়ে লোকদেরকে নামাজে হাতের কবজি পর্যন্ত খোলা রাখার পারমিশন দিয়েছে, সেই কারণটা যেহেতু পায়ের পাতাতেও বিদ্যমান আছে, কাজেই যে কারণে মুখ এবং হাত খোলা যায়, একই কারণে পায়ের পাতা খোলাও যায়। বলেন মেয়ে লোকের নমাজে পায়ের পাতা খোলা যায়, কুরআনের আয়াতের দ্বারা প্রমাণিত, রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত, না মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা? তাহলে কার কিয়াস শরীয়তের দলিল হইল? মুস্তাহিদের কিয়াস। কোন কারণে শরীয়ত মেয়ে লোকের চেহারা নমাজে খোলা রাখার পারমিশন দিল? এটা কি সাধারণ মানুষে জানে? সাধারণ মানুষ জানে, মুস্তাহিদ বিজ্ঞ আলেম যারা, মুস্তাহিদ যারা, তারা জানে। ওই কারণে সূত্র ধরে তারা মেয়ে লোকের পায়ের পাতাও নমাজে খোলা রাখার বিধান বের করেছে। এইরকম ইসলামের যে সমস্ত সুস্পষ্ট বিধান কোরআন হাদিসে উল্লেখ নাই, কোরআন হাদিসের সূত্র ধরে সেই সমস্ত অস্পষ্ট বিধানগুলির সুস্পষ্ট সমাধান বের করার যোগ্যতা আল্লাহ যাদেরকে দান করেন তাদেরকে মুস্তাহিদ ইমাম বলা হয়। এই সমস্ত মুস্তাহিদ ইমামগণের মধ্যে সর্বপ্রথম হলেন সাহাবায়ে কেরামের পরে সর্বপ্রথম মুস্তাহিদ ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কেরামের পরে ইমাম আবু হানিফা সর্বপ্রথম কেন? কারণ ইমাম আবু হানিফা হলেন তাবেঈ, আর বাকি তিন ইমাম এরা তাবেঈ নন, এরা তাবে তাবেঈ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, খাইরুল কুরুন কারনি আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। বলেন তো রসুলের যুগের মুসলমান কারা? সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তার পরবর্তী যুগের মুসলমান দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান, তারপরে এর পরবর্তী মুসলমান তিন নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান, এরপরে এই তিন দল মুসলমানের পরে মুসলমান সমাজের মধ্যে মিথ্যার প্রসার লাভ করবে। এই তিন যুগের মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে বেশি সংখ্যক মুসলমানদের মধ্যে মিথ্যার প্রসার হবে না, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তিন যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবে তাবেঈনের যুগে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈনের পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানও বাতিল হতে পারে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানও বাতিল হতে পারে। তাহলে ওই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? শ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম এক নম্বর, তারপরে দুই নম্বর শ্রেষ্ঠ মুসলমান কারা? তাবেঈন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হলেন তাবেঈনের মধ্যে মুস্তাহিদ ইমাম, আর ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তারা হলেন তাবে তাবেঈনের মধ্যে। তাহলে এবার বলুন, তিন ইমাম শ্রেষ্ঠ না ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ? তিন ইমাম শ্রেষ্ঠ, আবু হানিফার সমান বা তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারলেন না, কেন? তারা হলেন তাবে তাবেঈ। ইমাম আবু হানিফা তিন ইমামের চেয়ে শ্রেষ্ঠ কেন? তিনি হলেন তাবেঈ। তাবে তাবেঈ থেকে তাবেঈ যে শ্রেষ্ঠ, যে রসুলের ওই হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন, খাইরুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহাবায়ে কেরাম, তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাবেঈন, তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাবে তাবেঈন। এই হাদিসের কারণে আইম্মায়ে সালাসার উপর ইমাম আবু হানিফার মর্যাদা শ্রেষ্ঠ। পবিত্র কোরআনের সূরায়ে নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলুল আমরের আনুগত্য করো। আরো সোজা ভাষায় বললে, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, উলুল আমরের হুকুম মানো। প্রশ্ন জাগতে পারে, আল্লাহর হুকুম মানা কি যথেষ্ট নয়, রাসুলের হুকুম মানব কেন? রাসুলের হুকুম মানা কি যথেষ্ট নয়, উলুল আমরের হুকুম মানব কেন, এবং উলুল আমর কারা? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত মীমাংসার আলোচনা করার সুযোগ এখানে নাই। আমি একটা মূল কথার থেকে এখানে এসেছি, আবার সেই কথাতে ফিরে যেতে হবে। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত বুজুর্গ, এই তিন জিনিস এক ব্যক্তির মধ্যে একত্র হওয়া অস্বাভাবিক ব্যাপার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ পৃথিবীর বিখ্যাত মুফাসসির, পৃথিবীর বিখ্যাত দার্শনিক, পৃথিবীর বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলিও, তার অমর গ্রন্থ তফসিরে কবিরে তিনি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে যে বলেছেন আল্লাহর হুকুম মানো, এর মানে হল ইসলামের যে সমস্ত বিধিবিধান সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় ওইগুলি অনুসরণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন রাসুলের হুকুম মানো, এর অর্থ হল ইসলামের যে সমস্ত বিধিবিধান পরিষ্কারভাবে কোরআনে পাওয়া যায় না ওইগুলি হাদিসে তালাশ করো, হাদিসে যদি পাইয়া যাও তাহলে হাদিসের বিধান মত আমল করো। তারপরে এমন কোন বিধিবিধান যদি আসে যার সুস্পষ্ট সমাধান কোরআনের আয়াতেও পাওয়া যায় না রাসুলের হাদিসেও পাওয়া যায় না, সেই ব্যাপারে উম্মতের ইজমা ফলো করো। সাহাবায়ে কেরাম যদি একমত পোষণ করেন সেইটাই তোমাদের ফলো করতে হবে, মুস্তাহিদ ইমাম যদি একমত পোষণ করেন সেইটাই তোমাদের ফলো করতে হবে। এর দুইটা উদাহরণ দিচ্ছি, আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন এর বিবরণ দিয়েছেন, কিন্তু সশরীরে 27 মানের উপরে গিয়েছিলেন। মেরাজের রাত্রে রাসূল সশরীরে 27 মানের উপরে গিয়েছিলেন এই কথাটা সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলেননি। 27 মানের উপরে গেছিলেন সশরীরে, কোরআনে নাই, আছে রাসূলের হাদিসে। বুঝে থাকলে বলুন, রাসুলের সশরীরই মেরাজ 27 মানের উপর পর্যন্ত আমরা বিশ্বাস করি কিনা? কুরআনে ভাইয়া না হাদিসে ভাইয়া? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হবেন রাসুলের প্রথম যোগ্য খলিফা, না অযোগ্য। আপনারা কি অযোগ্য বিশ্বাস করেন? আবু বকরকে রাসূলের প্রথম খলিফা হওয়ার অযোগ্য বিশ্বাস করেন না? যোগ্য। কিন্তু এই কথাটা কোরআনেও নাই হাদিসেও নাই। কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেননি আবু বকর হবেন রাসূলের প্রথম যোগ্য খলিফা? রাসূলের কোন হাদিসেও রাসূল পরিষ্কার ভাষায় কথাটা বলেননি যে আমার পরে আবু বকর হবেন আমার যোগ্য খলিফা? কোরআনেও নাই হাদিসেও নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। ইজমা কারে কয়? ঐক্যমত। ইজমার প্রথম অধিকার কাদের? আগের আলোচনা মনে আছে কিনা? ইজমার প্রথম অধিকার সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। তাহলে আবু বকরকে আমরা রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য বিশ্বাস করি কোরআনের আয়াতের দলিল দ্বারা, রাসূলের হাদিসের দলিল দ্বারা, না ইজমার দলিলের দ্বারা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন আতিউল্লাহর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে ইসলামী শরীয়তের প্রথম দলিল সাব্যস্ত করেছেন, আতিউর রাসূল কথার দ্বারা আল্লাহ রাসূলের সুন্নতকে ইসলামী শরীয়তের দুই নম্বর দলিল সাব্যস্ত করেছেন, ওয়া উলিল আমরি মিনকুম এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের ইজমাকে ইসলামী শরীয়তের তিন নম্বর দলিল সাব্যস্ত করেছেন। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَإِلَى الرَّسُولِ এই অংশের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাহিদ ইমামগণের কিয়াসকে ইসলামী শরীয়তের চার নম্বর দলিল সাব্যস্ত করেছেন। আতিউল্লাহ এর দ্বারা কোরআন দলিল সাব্যস্ত করা হইল, আতিউর রাসূল এর দ্বারা হাদিস দলিল সাব্যস্ত করা হইল, উলিল আমরি মিনকুম এর দ্বারা উম্মতের ইজমাকে দলিল সাব্যস্ত করা হইল, ফাইন তানাযাতুম এর দ্বারা মুস্তাহিদ ইমামগণের কিয়াসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হইল। আলোচনাটা বোঝার পরে এবার বলেন কিয়াস অনুমান ইংলিশে কি বলেন, গেস নাকি গেস, যে ইসলামী শরীয়তের দলিল কিনা? হ্যাঁ হ্যাঁ, কত নম্বর দলিল? চার নম্বর দলিল। কিন্তু কার কিয়াস ইসলামী শরীয়তের দলিল? পণ্ডিতের না মূর্খের না মুস্তাহিদগণের? পণ্ডিতের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয়, মূর্খের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয়, মুস্তাহিদ ইমামগণের কিয়াস ছিল ইসলামী শরীয়তের দলিল। এই আলোচনাটা বোঝার পরে এবার আসেন মূল কথা যায়, আল্লাহর এক নাম রহমান নাকি প্রসঙ্গ ভুলে গেলেন? আল্লাহর এক নাম, আল্লাহর এক নাম রহিম, রাসুলেরও এক নাম রহিম। আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রাসুলের নাম রহিম হতে পারে, তাহলে আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম আলিমুল গায়েব হওয়া সত্ত্বেও রসুলের নাম রহমান, রসুলের নাম আলিমুল গায়েব হতে পারবে না কেন? এটা তো কিয়াস, কিয়াস নি না কিয়াস না, কিয়াস নি, কিয়াস তো ইসলামী শরীয়তের দলিল, তো এটা তো একটা কিয়াস। এর দ্বারা রসুলের নাম আলিমুল গায়েব, রসুলের নাম রহমান সাব্যস্ত হবে না কেন? এটা তো কিয়াসের দ্বারা সাব্যস্ত হয়, ইসলামী শরীয়তের দলিল মানবেন না কেন? এই প্রশ্ন করলে কি জবাব দিবেন? তোমার কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয়, ইমাম আবু হানিভার কিয়াস ইসলামী শরীয়তের দলিল, ইমাম শাফির কিয়াস ইসলামী শরীয়তের দলিল, ইমাম মালিকের কিয়াস ইসলামী শরীয়তের দলিল, ইমাম আহমদ বিন হাম্বলের কিয়াস ইসলামী শরীয়তের দলিল, ডারউইনের কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয়, তোমার কিয়াস ইসলামী শরীয়তের দলিল নয়। এই কথাটা না বুঝার কারণে একটা ভুল বুঝাবুঝি কিন্তু মুসলমানের সমাজে বিদ্যমান, যে আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও যদি রসুলের নাম রহিম হতে পারে, তাহলে আল্লাহর নাম আলিমুল গাইব হইলে রসুলের নাম আলিমুল গাইব হইতে পারবে না কেন? এটা ওই শনিচর রবিচর সমচর মঙ্গলচরের মতো কথা বুঝলেন কেন? দেখেন শনি শব্দের পরে চর লাগাই দিলে শনিবারের উর্দু নাম হয় ঠিক, কিন্তু রবি শব্দের পরে চর লাগাই দিলে রবিবারের উর্দু নাম হয়, আজ সবখানে কিয়াস চলে না, সবখানে কিয়াস চলে না। এই কথাটা বোঝার জন্যই রহমান এবং রহিম শব্দের পার্থক্য ওই কথাটা বোঝা না বোঝার উপর নির্ভর করে। এবার আমরা দুই শব্দের অর্থগত পার্থক্যের দিকে ফিরে যাই। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। তারপরও আল্লাহর বেলায় রহমান ব্যবহার করা হয়, আর কারো বেলায় করা যাবে না, রহিম আল্লাহর বেলায় করা যায়, অন্যদের বেলায় করা যায়। ব্যবধানটা কি? মুফাসসিরিন কেরাম লেখেন বহু ব্যবধান আছে, এর মধ্যে একটা ব্যবধান হইল রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করলেন তাকে সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করলেন, আর রহিম এমন দয়ালুকে বলে যিনি যাকে দয়া করলেন সৃষ্টির পরে দয়া করলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টির আগেই দয়া দিয়ে দয়া করেছেন বলেই সৃষ্টি করেছেন, দয়া সৃষ্টির আগেই আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সৃষ্টির পরেও আল্লাহ আমাদেরকে দয়া করে যাচ্ছেন, এই কারণে আল্লাহ রহমান। মা বাবা যদি সন্তানকে দয়া করে শুধু সৃষ্টির পরে করে, এই জন্য মা বাবা সন্তানের জন্য রহিম হতে পারে রহমান হতে পারে না। স্বামী যদি স্ত্রীকে দয়া করে সৃষ্টির পরে করে, এই জন্য স্বামী স্ত্রীর জন্য রহিম হতে পারে রহমান হতে পারে না। কোন মখলুক কোন সৃষ্ট জন্তু যদি কোন সৃষ্ট বস্তুর প্রতি দয়া মায়া করে শুধু সৃষ্টির পরেই করতে পারে, সৃষ্টির আগে করতে পারে না, এই জন্য মখলুকাত শুধু রহিম হতে পারে রহমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আমিন রহমান ও রহিম। আর একটা পার্থক্য, রহমান এবং রহিম শব্দের অর্থের মধ্যে আরেকটা পার্থক্য হল, রহমান এমন দয়ালুর নাম যে দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়াদান করে, আর রহিম এমন দয়ালুর নাম যে দয়ালু শুধু মিত্রকে দয়াদান করে শত্রুকে নয়। দেখেন ব্যবধান বুঝেন কিনা। রহমান এমন দয়ালুর নাম যে দয়ালু আপন পর নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়াদান করে, আর রহিম এমন দয়ালুর নাম যে দয়ালু শুধু আপনকে দয়া করে পরকে নয় দুশ্মনকে নয়। মা বাবা তার সন্তানকে দয়া করে, সন্তান তার দুশ্মন না আপন? এই মা বাবা তার সন্তানের দুশ্মনকে দয়া করবে? করবে না। কেন? মা বাবা রহমান নয়, মা বাবা রহিম, কথা বুঝলেন কিনা দেখুন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান ও রহিম। তাহলে আল্লাহ রহমান কোন সময় আর রহিম কোন সময়? মুফাসসিরিন একরাম লিখেছেন ইহ জীবনে সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমান, দুনিয়ার জীবনে সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমান। এবার বলুন রহমান শব্দের অর্থ মনে আছে? কেমন দয়ালু? শত্রু মিত্র, দ্বিতীয় পার্থক্য, দ্বিতীয় পার্থক্য, শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়াদান করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেন, বুখতে নসরের মতো বেঈমান কাফিরকেও রাজত্ব দান করেন, দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইউসুফ আলাইহিস সালামকে শাসনকর্তা বানান, তাহলে ফেরাউনের মতো বেঈমানকেও আল্লাহ শাসনকর্তা বানান, দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে যদি ধন সম্পদের অধিকারী করেন, কারুন পুরো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের অধিকারী করেন। এবার বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর যেমন আফন, ফেরাউনার নমরুদও আল্লাহর তেমন আফন না? দুইজন বন্ধু আর দুইজন শত্রু, বন্ধুকেও রাজত্ব দান করলেন, শত্রুকেও রাজত্ব দান করলেন, কেন? একমাত্র জবাব, যেহেতু আমি রহমান, যেহেতু আমি রহমান, বন্ধুকে যা দান করি শত্রুকে তাই দান করি, বন্ধুকে যে নিয়ামত দান করি শত্রুকে সেই নিয়ামত দান করি, কেন? আমি রহমান। তাহলে আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে? দুনিয়ার জগতে। আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে? দুনিয়ার জগতে। তাহলে রহিম গুণের বিকাশ ঘটাইবেন কবে? মুফাসসিরিন কেরাম লেখেন আখেরাতে। আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে জান্নাতে দিবেন। আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে জান্নাতে দিবেন। আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীকে জান্নাতে দিবেন। আখেরাতের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের সঠিক অনুসারীদেরকে জান্নাতে দিবেন। কিন্তু তাই বলে আখেরাতের জীবনে ফেরাউন কে, নমরুদ কে, কারুন কে, হামান কে, সাদ্দাদ কে, আবু জাহাল কে, আবু লাহাব কে জান্নাতে দিবেন না, জাহান্নামে দিবেন। তুমি রহমান, তুমি রহমান হয়ে থাকলে মূসারে যদি জান্নাতে দাও ফেরাউনরেও জান্নাতে দেওয়ার কথা, তুমি রহমান হইয়া থাকলে ইব্রাহিমকে যদি জান্নাতে দাও নমরুদকেও জান্নাতে দেওয়ার কথা, তুমি রহমান হইয়া থাকলে আদমকে যদি জান্নাতে দাও তাহলে শয়তানকেও জান্নাতে দেওয়ার কথা, ব্যবধান করবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানাইয়া দিছেন আমি দুনিয়ার জন্য রহমান, আখেরাতের জন্য রহিম। কথা বুঝলেন কিনা দেখেন তো, আল্লাহর রহমান গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে আর রহিম গুণের বিকাশ ঘটাইবেন কোন জগতে। এই জন্য দুনিয়াতে যত নিয়ামত মুমিন কে দান করেন তত নিয়ামত বেঈমান কাফির নাস্তিক খুদা দ্রোহীদেরকেও দান করেন, আর আখেরাতের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে যে নিয়ামত দান করবেন কোন কাফির কোন খুদা দ্রোহীকে সেই নিয়ামত দান করবেন না। এই পার্থক্য বিদ্যমান থাকার কারণেই রহমান এবং রহিম দুই শব্দ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে পাশাপাশি ব্যবহার করেছেন, পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই পার্থক্যটা না বুঝার কারণে অনেকে দুকা খায়, এই পার্থক্যটা না বুঝার কারণে অনেকে নিজে নিজে প্রতারিত হয়। কিরকম? মনে করে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে তাদেরকে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিছেন, আমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করি না আমাকে তো তার চেয়ে বেশি দিছেন, তাহলে তো বোঝা গেল আমার প্রতি আল্লাহ তার চেয়ে কম দয়াল না। সুতরাং তারে আল্লাহ যে জান্নাতে দিবেন আমার এর সে বড় জান্নাতও দিতে পারেন। খেয়ালি ফুলাও খায়, মানে মানে খেয়ালি ফুলাও খায়। খেয়ালি ফুলাও বুঝেন, একটা বাংলা কবিতা আছে, দুলুবালির কুরমা পোলাও আর যে কাঁদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। কবি এ লেখছে ছোট ছোট ছেলে ফেলেরা দুলাবালু দিয়া কুরমা পোলাও রান্ধে আর ফেক দিয়া ফিটা বানায়, সত্য সত্যই খায় না খাওয়ার ভঙ্গি করে, খাওয়ার ভঙ্গি করিয়া কয় বড় মজা, খাওয়ার ভঙ্গি করিয়া কয় বড় মজা। এটা কয় খেয়ালি ফুলাও, যার কোন বাস্তবতা নাই, কল্পনা মাত্র। খেয়ালি ফুলাও বাস্তব না কল্পনা, খেয়ালি ফুলাও বাস্তব না, খেয়ালি ফুলাও কল্পনা। এরকম আরেক কবি লেখছে, কয় মালয় দ্বীপে এক যে বুকা শিয়ালে খিদে পেলে মুরগি একে দেয়ালে আপন মনে চাটতে তাকে খিয়ালে। হিয়ালে মুরগি দৌড়াইয়া ধরার কষ্ট করতে চায় না, ফেদের বুক লাগলে দেওয়ালের মধ্যে মুরগির ছবি আঁকে আর সাটে আর মনে মনে ভাবে মুরগি খাইতেছে। আসবেন না এইরকম এইরকম মুরগির গোস খানেওয়ালা আর এইরকম কাদামাটির ফিটা খানেওয়ালা বহু মানুষ বর্তমান সমাজে আছে। এরা মনে করে ইনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় এবাদত বন্দেগী করেন, ওনাকে আল্লাহ জেনে আমার দান করছেন, আমি কিচ্ছুই করি না আমার আরো আরো বেশি নিয়ামত করছেন, কাজেই ইনি যদি জান্নাত পান তা আমি জান্নাত পাবো না কেন? আল্লাহ সব শুধু উনার জন্য দয়াল নন, আল্লাহ তো আমার জন্য দয়াল। ইনি যদি আবাদত বন্দেগী করে যদি জান্নাতে যাইতে পারেন, আমি আবাদত বন্দেগী না করে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খেয়ালি ফুলাও খাইছ, তুমি রহমান এবং রহিমের পার্থক্য জানো না। কথা বুঝলেন কিনা দেখেন, তুমি রহমান এবং রহিমের পার্থক্য জানো না। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি যদি আল্লাহর নাফরমানি করো আর দুনিয়াতে নিয়ামত পাও, বুঝে নিও তোমার নাফরমানির শাস্তি পরকালের জন্য নির্ধারিত রইল। আর পক্ষান্তরে তুমি যদি আল্লাহর গুলামি করো আর আল্লাহর নিয়ামত দুনিয়াতে না পাও, কষ্ট পাও, বুঝে নিও পরকালে তোমার কপালে আর কোনো কষ্ট নাই। এই কথাগুলি বুঝে আসবে কখন? রহমান আর রহিমের পার্থক্য না বুঝলে, না পার্থক্য বুঝলে, রহমান এবং রহিম নামের পার্থক্য বুঝতে হবে। পার্থক্য না বুঝার কারণে খেয়ালি ফুলাও খায়, মানুষ নিজে নিজে প্রতারিত হয়, নিজে নিজে কল্পনার ফুলাও খায়, মনে করে যে বুজুর করে আল্লাহ দুনিয়াতে যে সুখ দিছেন আমার এর চেয়ে বেশি সুখ দিছেন, কাজী আল্লাহ তার প্রতি যেমন দয়াল আমার প্রতি তেমন দয়াল, তাই পরকালে আল্লাহ তাকে যেই জান্নাত দিবেন আমাকে সেই জান্নাত দিবেন। আল্লাহ বলেন কখনো নয়, দুনিয়াতে তোমারে আমি ফরমা বর্দারের মতো নিয়ামত দিছি রহমান হওয়ার কারণে, আখেরাতে আমি রহিম গুণের বিকাশ ঘটাইব, আখেরাতে আমি মুসাকে জান্নাতে দিব, তার অনুসারীকে জান্নাতে দিব, ফেরাউন এবং তার অনুসারীকে জাহান্নামে দিব, আখেরাতে আমি ইব্রাহিম ইসলাম এবং তার অনুসারীকে জান্নাতে দিব, নমরুদ এবং তার অনুসারীদেরকে জাহান্নামে দিব, আখেরাতে আমার রহিম গুণের বিকাশ ঘটাইব, দুনিয়াতে আমার রহমান গুণের বিকাশ ঘটাইলাম। কথাটা বোঝার জন্য একটা গল্প বলি। ব্রাহ্মণ আছে হিন্দুদের ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা ব্রাহ্মণ। এক ব্রাহ্মণ বাজার থেকে একটা পাঠা আর একটা পাঠি কিনল। পাঠি কিনার পরে স্বাভাবিকভাবে এটাকে লালন পালন করে আর পাঠারে খুব বেশি যত্ন করে লালন পালন। ব্রাহ্মণ বাজার থেকে পাঠা কিনল, ফাটি কিনল, ফাটিরে সাধারণভাবে লালন পালন করে আর পাঠারে বিশেষ যত্ন সহকারে লালন পালন করে। অবস্থা দেখে পাঠা পাঠিরে কয়, যে মালিকে তোরে কিনল সেই মালিকে আমারেও কিনল, তোরে লালন পালন করে সাধারণভাবে আর আমারে লালন পালন করে আলাদা আদর করিয়া। এতে বোঝা গেল যে মালিকে তোর থেকে আমারে বেশি দয়া মায়া করে। ফাটিয়া কয় ঠিক আছে, আমারে বেশি দয়া মায়া করে না তোমারে বেশি দয়া মায়া করে, এটা আজকে আমি বলবো না, বলার দরকারও নাই, ফুজার তারিখে তুমি নিজে নিজেই টের পাবে। ফাটারে বেশি আদর করে হয় কেন? বলি দেওয়ার জন্য। ফাটিরে অত আদর করে না কেন, তোর বলিও নাই অত আদরের দরকারও নাই। হাসার কথা নয়, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত করে রাখেন, অনেক বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে রাখেন। কেন? এই দুঃখ কষ্টের দ্বারা আমি চাই তোমাদের গুনাহ যেন মাফ হয়ে যায়, পরকালে যেন বলির ফাটা না হোক। আমারে যারা মানে না, আমার বিধান যারা বিশ্বাস করে না, আমার বিরুদ্ধে যারা বিদ্রোহ পোষণ করে, এরারে দুনিয়াতে ক্ষমতা ধন সম্পদ আরাম আয়েস সুখ শান্তি অপরিমিতভাবে দিয়া রাখি। কেন? যা খাওয়ার মরণের আগে আগে খাইয়ালো, পরকালে তোর কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। এখন এই মর্মে দুইটা আয়াত শোনেন। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আদ্দারুহু ইলা আযাবিন নারি ওয়া বিইসাল মাসির। খোদা দ্রোহীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক সময় অনেক ধন সম্পদ দান করে থাকেন, নিয়ামত দান করে থাকেন, কিন্তু পরকালে তাদের কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। পক্ষান্তরে মুমিন মুসলমানদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। হে ঈমানদারের দল, বেঈমান কাফিরদেরকে আমি যে নিয়ামত দান করি দুনিয়াতে, এতে তোমাদের আফসোস করার কিছু নেই, দুঃখ খায় না, প্রতারিত হইও না। আল্লাহ বলেন মাতাউন কালিল, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাস, সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ, এরপর চিরস্থায়ী ঠিকানা হবে তাদের জাহান্নামে। তোমাদেরকে দুনিয়াতে আমি অনেক সময় অনেক নিয়ামত থেকে বঞ্চিত করে রাখি, অনেক সুখ শান্তি আর আমার ভোগবিলাসের সামগ্রী থেকে বঞ্চিত করে রাখি, এর বিনিময়ে আমি চাই যে আমার রুল অনুপাতে অন্তত তোমার গুণাগুলির যেন কাফফারা দুনিয়ার জীবনে হয়ে যায়, পরকালে যেন তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়। কথাটা বোঝার জন্য এবার আর একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। একটা ফাঁসির আসামি, আদালতে রায় হইল আগামী মাসের 15 তারিখে তোমার ফাঁসি হবে। আজকে চলিত মাসের 6 তারিখ, আগামী মাসের 15 তারিখে তোমার ফাঁসি হবে। সুতরাং ফাঁসি হওয়ার আর কতদিন বাকি? 15 দিন। এই 15 দিনের ভিতরে আদালতের পক্ষ থেকে তারে জিজ্ঞেস করা হয়, তুমি কারোর সাথে দেখা করতে চাও, তুমি কারোর সাথে কথা বলতে চাও, কোনো কিছু খাইতে চাও, কোনো কিছু বুক করতে চাও, যা চাই তাই দেওয়ার ব্যবস্থা করা হয়। এরকম ব্যবস্থা থাকে কিনা ফাঁসি আসামির জন্য? ফাঁসির আসামির জন্য যা খাইতে চায় তাই খেতে দাও। এইরকম একটা ফাঁসির আসামিকে দেখিয়া এমন কোন বিকারি ফকির মিসকিন এই দুনিয়াতে কোথাও আছে কি যে সে মনে করবে আমি সারা দিন ঘোরাফেরা করে মাথার গাম পায়ে ফেলে এক টুকরা রুটি খাই না, আর হে যা চায় তাই খায়, সুতরাং আমি যদি ফকির মিসকিন না হইয়া ফাঁসির আসামিটা হইতাম তে বড় বালা হইত। বলেন আপনারা আছে এমন কোন ফকির মিসকিন? আছে এমন কোন ফতের ভিখারি আছে যে বলবে আমার মতো ভিখারিটা যদি ওই আসামিটা হইতাম বড় বালো তো যা চায় তা ওই পায়? কারণ এই এই ফকির যত বড় ফকির হোক সে জানে আগামী মাসের 15 তারিখে আমার ফাঁসি হবে না। এ যতই খাক না কেন আগামী মাসের 15 তারিখে তার ফাঁসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন মুসলমানরা ঠিক তেমনি ভাবে তোমরা যতই দুঃখ কষ্ট করো না কেন চিরস্থায়ী জাহান্নাম তোমাদের জন্য নয়, আমার দুশ্মনেরা দুনিয়াতে যত নিয়ামত ভোগ করুক না কেন চিরস্থায়ী জাহান্নামটা তাদের জন্য। রহমান এবং রহিম নামের এই তাৎপর্যটা যদি কোনো মুসলমান সঠিকভাবে উপলব্ধি করতে পারে, এবার বলেন দুনিয়াতে কোনো অভাব অনটন দুঃখ দুর্দশা বেমার আজার এই সমস্তের কারণে হতাশ হতে পারে? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে এই কাটা ফুটার দ্বারা তার যে পরিমাণ কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়েও হয়তো তার কোন গুনাহ মাফ করেন আর না হয় পরকালের মর্যাদা বাড়ায় দেন। এমন কি এক হাদিসে আল্লাহ রাসূল বলেন এক ব্যক্তির একটা দরকারি জিনিস এক পকেটে রাখছিল, দরকারি জিনিস দরকারের সময় ভুলবশত এই পকেটে হাত না দিয়া ওই পকেটে হাত দিল, জিনিসটা কি পাইল না? হওয়ায় মনে মনে সন্দেহ জাগলো আমি কি আমার জিনিসটা হারাইয়া ফেললাম? সন্দেহ করার সাথে সাথে অপর পকেটে হাত দিয়া জিনিসটা পাইয়া গেল। একটু সময়ের টেনশন হইল কিনা? কত মিনিটের টেনশন? এক দুই সেকেন্ডের টেনশন। আল্লাহ রাসূল বললেন এই এক দুই সেকেন্ডের টেনশনও যদি দুনিয়াতে কোনো মুমিন বান্দাকে বুক করানো হয় এটা আল্লাহর দয়া, আল্লাহ দয়া করে তাকে টেনশন বুক করাইছেন, এর দ্বারাও তার কোনো না কোনো গুনাহ মাফ হবে আর গুনাহ না থাকলে তার পরকালে মর্যাদা বাড়ায় দেওয়া হবে। হাদিসগুলি বুঝে থাকলে এবার বলুন দুনিয়ার জীবনে মুমিনের যত বিপদ আপদ যত দুঃখ দুর্দশা যদি আল্লাহর আল্লাহর ফরমাবরদার হয় যদি আল্লাহর আনুগত্য হয় তাহলে দুনিয়াতে মুমিনের যত দুঃখ দুর্দশা যত বিপদ আপদ আসুক এইগুলি কি আসলেই আল্লাহর গজব না রহমত? এর আরেকটা উদাহরণ বুঝেন, এক রুগীর গায়ে একটা মস্ত বড় ফুরা হইল ফুরা, এই ফুরার ব্যথায় তার শান্তি নাই, ঘুম নাই, খানা পিনা নাই, হাসপাতাল ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল এটা কোনো ব্যাপারই নয়, ইঞ্জেকশন দিয়ে অপারেশন ক্রিয়া তার প্রয়োজন, বাইর করে সেলাই করে দিলে কয়েকদিন মেডিসিন খাইলে জোগায় যাবে। বলেন এই এই ফুরা ডাক্তার কাটে কিনা? কাটতে কি কোনো ব্যথা হলে হয়? কিছু না কিছু ব্যথা হয়, যদি উপস্থিত সময় ইঞ্জেকশন দিয়া অচেতন করেও কাটে, তারপরে অচেতনের মেয়াদ শেষ হইলে পরে কাটার ব্যথা পাওয়া যায় না? ব্যথা পাওয়া যায়। এই যে ডাক্তার তার শরীরের অঙ্গটারে কাটল, ফারল, ছিড়ল, দুশ্মনী করিয়া না দয়া করিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দারে যত কষ্ট দুনিয়াতে দেন একটাও দুশ্মনী করিয়া নয়, সবগুলি দয়া করিয়া। এই জন্য হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদানকে বুঝাইতেছিলেন যে মুমিন বান্দাদের দুনিয়ার জীবনে যত বিপদ আপদ যত দুঃখ কষ্ট আসে সবগুলি আল্লাহর নিয়ামত। এতক্ষণের কথা বুঝলেন কিনা, নিয়ামত কিনা? সবগুলি আল্লাহর নিয়ামত। এমত অবস্থায় বাইরের থেকে একজন অশিক্ষিত লোক আসলো, এসে বললো হুজুর আমার গায়ে একটা ফুরা, ফুরার ব্যথায় শান্তি পাই না, দোয়া করে দেন আল্লাহ যেন আমার ফুরা সারাই দেয়। মুরিদানেরা তখন মনে মনে ভাবতেছিল যে আমরা ওনার মুরিদান, আমরা আমাদেরকে অনেক কথা শিক্ষা দিয়েছেন, এই জন্য আমরা ওনার কথার তাৎপর্য বুঝতে পেরেছি যে মুমিন বন্দার জীবনে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যত দুঃখ কষ্ট আসে সবগুলি আল্লাহর নিয়ামত। কিন্তু ওই লোকটা তো এতগুলি শিক্ষা এতদিন পায় নাই, ওইটা তো মূর্খ লোক। ওটা ওই লোকটাকে যদি তিনি বলেন এই মিয়ার ফুরা তাকো কিটা আল্লাহর নিয়ামত, তাহলে সে মানবে না। আর যদি আল্লাহকে তিনি বলেন আল্লাহ তার ফুরা সারাই দাও, তাহলে গিয়া সারলে আমরা জিজ্ঞাসা করবো আমাদেরকে কি শিখাইলেন আর তার ব্যাপারে কি করলেন। থানবী রহমতুল্লাহ হেলে বলেন ঠিক আছে ভালো কথা বসো, তোমার জন্য দোয়া করি, তোমরা সবাই আমার সাথে আমিন বল। মুরিদান কেনিয়া রুল কেনিয়া থানবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার যে ফুরাটা দিছ তোমার মস্ত বড় নিয়ামত, কিন্তু এই নিয়ামতটা সে গ্রহণ করতে পারতেছে না। যেভাবে তোমার নিয়ামত দিলে গ্রহণ করতে পারে সেইভাবে দাও। ওই বেটা বুঝ পাইয়া গেল, মুরিদানে বুঝ পাইয়া গেল। ঘটনাগুলি এই জন্য আপনাদেরকে শোনাইলাম এই কথাটা বোঝার জন্য যে দুনিয়াতে মুমিন বান্দার জীবনে দুঃখ কষ্ট আসে যারা আল্লাহর ফরমাবরদারি করে, এইগুলি আল্লাহর গজব না রহমতি কথাটা বোঝার জন্য। বুঝে থাকলে এবার বলেন দুনিয়াতে যত টেনশন যত কষ্ট যত দুঃখ যত বেমার যত বিপদ যত মুসিবত আল্লাহর ফরমাবরদার বান্দাদের জীবনে যতগুলি আসে এইগুলি কি? আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমার এইগুলি দিয়ে তোমার কাফফারা করাই দিতে চাই, এইগুলি দিয়ে কোন রকম তোমার পাপের কাফফারা যদি হইয়া যায় পরকালে যেন তোমার জাহান্নামে যাইতে না হয়। কাজেই দুনিয়াতে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দুনিয়াতে যদি কোনো আল্লাহর কোনো ফরমাবরদার বান্দা কষ্ট পায় সে যেন বুঝে নেয় যে পরকালে তোমার কপালে আর কোনো কষ্ট নাই। আর দুনিয়াতে যদি কোন নাফরমান বান্দায় নিয়ামত পায় সে যেন বুঝে নেয় পরকালে তোমার কপালে আর নিয়ামত নাই। এই কথাটা বুঝে থাকলে এবার আপনারা বলেন মাঝি গরিব বেলা কেমনে বুঝলেন? বেনমাজি রেজে আল্লাহ দন দিয়ে রাখছেন তোমার নমাজ না পড়ার শাস্তি পরকালের জন্য বাকি রইল। আর নমাজি রেজে অভাবই বানায় রাখলেন হয়তো তোমার গুনা মাফ হইব, নইলে যে জান্নাত তোমার নমাজের দ্বারা হওয়ার কথা ছিল এর চেয়ে বড় জান্নাত দেওয়া হবে তোমার। এই হইল আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমান এবং রহিম নামের তাৎপর্য এবং পার্থক্য, যা না জানার কারণে না বুঝার কারণে বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হতাশার সাগরে হাবুডুবু খায়। হায় হায় আমাদের কি হইল, হায় হায় আমাদের সব গেল। আল্লাহ বলেন কিছুই হইল না, কিছুই গেল না, তোমাদেরকে ধুলাই করি যে ময়লা নিয়ে মরলে জাহান্নামে যাইতে হবে সেই ময়লা যেন তুমি সাথে নিয়ে যাইতে না পারো। কথা বুঝলেন কিনা? দেখে ধুলাই করে দুলাই করেন আল্লাহ আমার গায়ে ময়লা লাগার কারণে। ময়লা যদি না লাগতো ধুলাইও করতেন না, ময়লা যদি না লাগতো ধুলাইও করতেন না। বলেন তো ময়লা লাগাইয়া দুলাই করা ভালো না ময়লা না লাগা ভালো? ময়লা না লাগানি ভালো, ময়লা লাগাইলে তো দুলাই করতে হবে। নতুন কাপড় কিনলে দুলাই ছাড়াই ব্যবহার করা যায়, কিন্তু ময়লা কাপড় সংগ্রহ করলে আগে দুলাই করতে হয়। ঠিক তেমনি ভাবে মুমিন যদি না ফরমানি না করে দুলাই ছাড়াই দুনিয়ার জীবনের ধুলাই ছাড়াই পরকালের জীবনে জান্নাত পাবে। মুমিন যদি না ফরমানি করে দুনিয়ার জীবনে তাকে দুলাই করতেই হবে পরকালে জান্নাত পাইতে হবে। এবার বলেন আমরা দুলাই হইয়া জান্নাতে যাওয়া ভালো না দুলাই না হইয়া? দুলাই না হইয়া যাইতে হইলে কিটা করা লাগবো? ওখানে ফয়সলা আপনারা করুন। দুলাই না হইয়া জান্নাতে যাইতে হইলে আমার গায়ে যেন নমাজ না পড়ার ময়লা না লাগে, আমার গায়ে যেন রোজা না রাখার ময়লা না লাগে, আমার গায়ে যেন মিথ্যা বলার ময়লা না লাগে, আমার গায়ে যেন মিথ্যা মামলা করার ময়লা না লাগে, আমার গায়ে যেন মিথ্যা সাক্ষী দেওয়ার ময়লা না লাগে, আমার গায়ে যেন বেফরদা চলার ময়লা না লাগে, আমার গায়ে যেন বেফরদা সালানির ময়লা না লাগে, আমার গায়ে যেন সুদের ময়লা না লাগে, আমার গায়ে যেন ঘুষের ময়লা না লাগে, আমার গায়ে যেন মদের ময়লা না লাগে, আমার গায়ে যেন গাঞ্জার ময়লা না লাগে। এভাবে পরিষ্কার ভাবে যদি চলতে পারি পরকালে জান্নাত পাব, দুনিয়ার জীবনে কোনো দুলাই নাই। আর ময়লা লাগাইলে দুলাই সারা জান্নাত নাই। এবার বলেন কোনটা ভালো? দুলাই ছাড়া জান্নাত নাই, দুলাই লাগাইতেই হবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন গুনার ময়লা দুইবার ব্যবস্থা দুইটা, গুনার ময়লা ধোয়ার ব্যবস্থা দুইটা, একটা হইল চৌকের ফানি দা দুইয়া ভালো, গুনার ময়লা চুকের ফানি দা ধো, কিসের ফানি দিয়া? চুকের ফানি দিয়া। গুনাগার গুনা করার পরে গুনার শাস্তির ভয়ে আল্লাহর কাছে চুকের ফানি সারিয়া দিয়া যদি বলে, আর চুকের ফানি যাদের আসে না এরা কান্দার ভঙ্গি করিয়াও যদি বলে, আল্লাহ আমি লজ্জিত হইলাম এই গুনার কারণে, আমি ছেড়ে দিলাম এই গুনা, আমি কথা দিলাম তোমার সাথে ভবিষ্যতে আর কোনোদিন গুনা করব না, এই দুই ফুটা চুকের ফানি দিয়ে আল্লাহ তার সমস্ত গুনা দুলাই করে দেন। বলেন গুনার ময়লা দুলাই করার ব্যবস্থা কটা? দুইটা, একটা হইল সুখের ফানি, একটা হইল সুখের ফানি, দ্বিতীয়টা হইল ওই শাস্তির দুলাই, দ্বিতীয়টা হইল শাস্তির দুলাই। হয়তো দুনিয়াতে তোমার শাস্তির দ্বারা তোমার গুনার ময়লা দুলাই করতে হবে, আর না হয় পরকালে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া তোমার গুনার ময়লা দুলাই করতে হবে। এবার বলেন তো কোনটা সহজ? তওবা করার দ্বারা নিজের গুনাহ থেকে পরিষ্কার হইয়া দুনিয়াতেও যেন আল্লাহ আমাকে ধুলাই না করেন, কবরেও যেন আল্লাহ আমাকে ধুলাই না করেন, হাশরের মাঠেও যেন আল্লাহ আমাকে ধুলাই না করেন, পুল সিরাতের পুলেও যেন আল্লাহ আমাকে ধুলাই না করেন, জাহান্নামের আগুন দিয়েও যেন আল্লাহ আমাকে ধুলাই না করেন, আমার চুকের পানি দিয়ে আমি আমার গুনার ময়লাগুলি ধুলাই করে ফেললে দুনিয়াতেও কোনো ধুলাই নাই, আখেরাতেও কোনো ধুলাই নাই, মরবে আর সুজা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহর যত নাম আছে রহমান রহিম গফফার সাত্তার, সাথে সাথে আল্লাহর কতগুলি নাম আছে মুনতাকিম কাহ্হার, এরকম কতগুলি নাম আল্লাহর আছে। আল্লাহর এক নাম আছে কাহ্হার, আল্লাহর এই কাহ্হার নামের অর্থ হইল মহারাগে রাগান্বিত, মুনতাকিম অর্থ কড়ায় গণ্ডায় প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ মুনতাকিম কাদের জন্য, আল্লাহ কাহ্হার কাদের জন্য, আল্লাহ রহমান কাদের জন্য, আল্লাহ গাফফার কাদের জন্য, আল্লাহ সাত্তার কাদের জন্য, এগুলি যদি চিনতে পারি বুঝতে পারি তাহলে আমি আল্লাহর রহমান গুণের গুণের অংশ পাইতে পারি, আল্লাহর রহিম গুণের অংশ অবদান পাইতে পারি, আল্লাহ সত্তার গুণের অবদান পাইতে পারি। নামগুলির পার্থক্য যদি বুঝতে পারি না, ইচ্ছা মতো মন গড়ামতে চলি, মিশামিশি আশায় আশায় বসে থাকবো আমি আল্লাহর দয়া পাবো, কিন্তু আল্লাহর দয়ার থেকে বঞ্চিত থাকতে হবে, আল্লাহকে চিনিয়া সেই অনুপাতে আল্লাহর সাথে ব্যবহার করতে হবে। কথাটা বোঝার জন্য একটা হাদিসের ব্যাখ্যা ওইদিনও বলেছিলাম, আজকে আবার পরিষ্কার ভাবে বলি, এই কথার পার্থক্যগুলি পরিষ্কার ভাবে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসির, ধর্মটারে সহজ করো, ধর্মটারে কঠিন করো, বাসসিরু ওয়ালা তুনাফফির, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না, ভয়ে আতঙ্ক করিয়া দিও না। এখন আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা এই সমস্ত বিষয়ের সূক্ষ্ম বিষয়গুলির পার্থক্য বুঝে না, এরা কয় আল্লাহর রসুল বলছেন ধর্মরে সহজ করো, আপনারা খালি বলেন ফাজ বেলা নামাজ পড়তে হবে, ফাজ বেলা নামাজ পড়লে আমার ধর্ম পালন করা বড় কঠিন, আপনারা বলেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, মদ বেচা যাবে না, মদের ব্যবসা করা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, গাঞ্জার ব্যবসা করা যাবে না, এইগুলি না করলে আমার ধর্ম পালন করা বড় কঠিন, অথচ আল্লাহ রসুল বলেছেন ধর্মরে সহজ করো, আপনারা মৌলবীরা ধর্মরে কঠিন বানাই হয়েছে, বলে কি না? কেন বলে ব্যাখ্যা জানে না। ধর্মরে সহজ করো, ধর্মরে কঠিন করো না, এর ব্যাখ্যা হইল তুমি যদি নমাজ না পড়লে তোমার ধর্ম সহজ হয়, রোজা না রাখলে তোমার ধর্ম সহজ হয়, এবাদত বন্দেগি না করলে তোমার ধর্ম সহজ হয়, সুদ খাইতে পারলে, ঘুষ খাইতে পারলে, মদ খাইতে পারলে, গাঞ্জা খাইতে পারলে ধর্ম তোমার সহজ হয়। ধর্ম তোমার কোন বুড়ার ডিমের নাম? নমাজও নাই, রোজাও নাই, এবাদতও নাই, বন্দেগিও নাই, সুদও খাওয়া যায়, ঘুষও খাওয়া যায়, মদও খাওয়া যায়, গাঞ্জাও খাওয়া যায়, ধর্ম কোন বুড়ার ডিমটার নাম? এই জন্য আল্লাহর রসুল যে বলেছেন ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করো না, এর সুস্পষ্ট ব্যাখ্যাটা বুঝতে হবে। ব্যাখ্যাটা হইল ধর্মীয় কাজ দুই প্রকার, এক প্রকার ধর্মীয় কাজ বাধ্যতামূলক, আর এক প্রকার ধর্মীয় কাজ ঐচ্ছিক। কিছু ধর্মের কাজ আছে না করলে শাস্তি হবে, কিছু ধর্মের কাজ আছে না করলে শাস্তি হবে, আর কিছু ধর্মের কাজ আছে না করলে অশাস্তি নেই। সহজ উদাহরণ বুঝেন, আসরের সময় চার রাকাত নামাজ ফরজ আর চার রাকাত নামাজ সুন্নত। আসরের চার রাকাত ফরজ না পড়লে শাস্তি হবে কিনা? চার রাকাত আসরের চার রাকাত সুন্নত না পড়লেও কোন শাস্তি হবে না। রাসূল যে বলেছেন ধর্মকে সহজ করো, ধর্ম কোনটা? যে কাজ না করলে শাস্তি হবে, এটা তোমার এমন ধর্ম যে ধর্ম পালন করতেই হবে। তাহলে সহজ করো বলার মানে কি? সহজ করো বলার মানে হইল সুন্নতে জায়দা নফল মুস্তাহাব এই কাজগুলি আল্লাহর পক্ষ থেকে বন্দাদের জন্য ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। ইচ্ছা হইলে করো, আলাদা পুরস্কার পাবে, না করলেও কোন সাজা হবে না। ওইগুলি তোমরা বাধ্যতামূলক করে দিও না। যদি বলো আসরের সুন্নত পড়তেই হবে, তাইলে ধর্মকে কঠিন করা হইল। যদি বলে আসরের ফরজ পড়তেই হবে, ধর্মকে মুঠেও কঠিন করা হইল না, ধর্ম রক্ষা করা হইল। কথা বুঝতে পারছেন? ধর্ম সহজ করার অর্থ কি? ফরজ ছাইড়া দেওয়া, ওয়াজিব ছাইড়া দেওয়া, সুন্নতে মুয়াক্কাদা ছাইড়া দেওয়া, গুনাহ করতে থাকা না, গুনাহ ছাড়তে হবে, ধর্ম পালন করতে হইলে, ফরজ আমল করতে হইবে, ধর্ম পালন করতে হইলে, ওয়াজিব আমল করতে হবে, ধর্ম পালন করতে হইলে, সুন্নতে মুয়াক্কাদা আমল করতে হবে, ধর্ম পালন করতে হইলে। সুন্নতে মুয়াক্কাদা আমল না করলে কি হবে? হাদিসেও আছে, তফসিরেও আছে, সুন্নতে মুয়াক্কাদা আমল যে রেগুলার বর্জন করে, সবসময় সুন্নতে মুয়াক্কাদা আমল চাইদা চলে, কিয়ামতের দিন সে নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। কিয়ামতের দিন কি হবে? নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। নবীর খাস সুপারিশ কোনটা? এই আলোচনার সময় এখন আমার হাতে নাই। নবীর খাস সুপারিশ মুমিন মুসলমানদের জন্য হবে, শাস্তি মাফ করে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করে দেওয়ার জন্য। এই সুপারিশগুলি হইল নবীর খাস সুপারিশ। তফসিরের কিতাবে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে, সুন্নতে মুয়াক্কাদা যারা রেগুলার বর্জন করিয়া চলে, এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। হাদিস বুঝে থাকলে বলুন, আমাদের বর্তমান সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা যারা রেগুলার নবীর সুন্নতের মুয়াক্কাদা বর্জন করিয়া চলে? রেগুলার ওই সুন্নতে মুয়াক্কাদা বর্জন করিয়া চলে পাওয়া যাবে কিনা? এটার কোন রিয়াকশন আছে? রিয়াকশন আছে না? রিয়াকশন নাই, অবশ্যই রিয়াকশন আছে। এবার সুসংবাদ দাও, আতঙ্কগ্রস্ত করো না। এর মর্ম কি? যারা বুঝে না এরা কয় আমি নমাজ না পড়লেও ব্যস্ত যাব, এই কথা বললে তো আমার জন্য সুসংবাদ হয়। আমি গুনাহ না সারলেও ব্যস্ত যাব, এই কথা বললে তো আমার জন্য সুসংবাদ হয়। না না, তোমার ব্যাখ্যা মতে নয়, সুসংবাদ দাও, আতঙ্কগ্রস্ত করো না। ব্যাখ্যা হইল, একজন গুনাগার যত বড় গুনাগার হোক, তওবা করলেই, তওবা করে গুনাহ ছেড়ে দিলেই, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসলেই তোমার জন্য মাফ আছে। এই হইল সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা। তুমি গুনাহ করতে থাকো আর মাফ হইতে থাকবে, তুমি গুনাহ করতে থাকো আর মাফ হইতে থাকবে, সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা এটা নয়। তুমি যত গুনাহই করে থাকো, ছেড়ে দাও, মাফ হয়ে যাবে, এটা হইল সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা। কি বুঝলেন বলেন? গুনাহ করতে থাকো, তোমার মাফ হইয়া যাইব, এটা সুসংবাদের ব্যাখ্যা? না না, যত গুনাহই করে থাকো, তুমি তওবা করে গুনাহ ছেড়ে দাও, মাফ হয়েই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। হে ঈমানদারগণ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিরাশ হইও না মানে তওবা করলেই গুনাহ মাফ হয়ে যাবে, তওবা করলেই গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন, মুমিন বান্দারা দুনিয়াতে যদি কষ্ট পায়, কিসের কারণে? ওই নিজের নিজের ময়লার কারণে। দুনিয়ার জীবনে মরণ কালে, কবরের কবরের জগতে, হাসরের মাঠে, পুলসিরাতের পুলে, যত কষ্ট মুমিনের হবে শুধুমাত্র এই আল্লাহর নাফরমানির কারণে হবে। নাফরমানি বাদ দিলে না মরণের আজাব আছে, না কবরের আজাব আছে, না হাসরের মাঠে কোনো কষ্ট আছে, না পুলসিরাতে কোনো কষ্ট আছে। একটা ঘটনা বলে আমি আয়াতের তফসিরের সামনের দিকে চলে যাই। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন, হাসরের মাঠে একটা লোক দুই রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে, এতক্ষণ দাঁড়ানোর পরেই দেখবে হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ। ওই লোকটা হাসরের মাঠে আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনি নিজে পবিত্র কোরআনে বললেন, ইয়াউমান কানা মিকদারুহু খামসিন আলফা সানা, হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইতে হবে, পঞ্চাশ হাজার বছরের ভিতরে বিচার শুরুই হবে না। আপনি নিজে কুরআনে বললেন পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকার পরে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে, আমি মাত্র দুই রেখাত নামাজ পড়ার সময় দাঁড়াইলাম। দুই রেখাত নামাজ পড়তে সাধারণত দুই মিনিট সময় লাগে, শান্তশিষ্ট ভাবে সংক্ষিপ্ত সুরাকে রাতে দুই রাকাত নামাজ পড়লে দুই মিনিট সময় লাগে, দুই মিনিটে আমার হাসরের মাঠের কাজ সমাধা হইল কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 50,000 বছর অতিক্রান্ত হইয়া গেছে কিন্তু তোমার নেক আমলের কারণে তোমাকে টের পাইতে দেওয়া হয় নাই। পঞ্চাশ তলা বিল্ডিং এর উপর তলায় সিঁড়ি বাইয়া উঠলে আর লিফটে উঠলে ব্যবধান হয়? সিঁড়ি বাইয়া উঠলো কে যার লিফটে যাওয়ার পারমিশন নাই, আর লিফটে লিফটে যে পঞ্চাশ তলার উপরে গেল তার সিঁড়ি বাইয়া যাওয়ার মতো যাওয়ার দরকার নাই। ঠিক হাসরের মাঠের অবস্থাটা এরকম হবে, কেউ লিফটে যাবে এরা দুই রেখাত নামাজ পড়ার সময়ের ভিতরে হাসরের মাঠে দরবার সরবার সব শেষ হয়ে যাবে, আর কেউ সিঁড়ি বাইয়া যাওয়ার মতো 50,000 বছর দাঁড়াইয়া থাকার পর তার হিসাব নিকাশ শুরু হবে মাত্র। এবার বলেন, দুই মিনিটে হাসরের মাঠ থেকে বিদায় হইলে সুবিধা হইব না 50,000 দাঁড়াইয়া থাকার পরে বিদায় হইলে সুবিধা হইব? তাহলে করতে হবে তা কি? লিফটে যাওয়ার পারমিশন পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে কিনা? সেই কাজটা হইল সকল প্রকার গুনাহ সারো আর জরুরিয়াতে দিন ফরজ ওয়াজিব এবং সুন্নতে মুয়াক্কাদা কমসে কম আমল করতে দেখো, যদি ওই দুই রেখাত নমাজের সময়ে যদি হাসরের মাঠ পার হতে চাও। তারপরও যারা গুনাহ করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় দুনিয়ার বিপদ দিয়া গুনার কাফফারা করায় দেন, কাউকে কবরের আযাব দিয়া গুনার কাফফারা করায় দেন, কাউকে হাসরের মাঠের আযাব দিয়া গুনার কাফফারা করায় দেন, কাউকে পুলসিরাতের পুলের আযাব দিয়া কাফফারা করায় দেন। এরপরেও যাদের গুনা শেষ হবে না, জাহান্নামের আগুন দিয়া লক্ষ লক্ষ বছর জ্বালাইয়া গুনার ময়লা পরিষ্কার করাইয়া তারপরে তাকে নাজাত দিবে। বলেন, শাস্তি বুক করিয়া নাজাত পাওয়া ভালো না শাস্তি পাওয়ার আগে নাজাত পাওয়া ভালো? তাইলে করতে হবে নাকি আমলটা ঠিক করতে হবে? তাহলে করতে হবে নাকি আমলটা ঠিক করতে হবে? সব তফসিরের সারমর্মই কথা, এটাই যদি হয় না সারা জীবন বর তফসির করলে আর করাইলে কি গেল? সমস্ত তফসির 30 পারা কোরআনের তফসিরের সারমর্ম হইল, যদি শাস্তি পাওয়ার থেকে রেহাই শাস্তির থেকে রেহাই পাইতে হয় আমল সংশোধন করতেই হবে। আল্লাহর শাস্তি চাই দুনিয়ার জীবনে হোক, চাই মরণের সময় হোক, চাই কবরে হোক, চাই হাসরে হোক, চাই পুলসিরাতে হোক, চাই জাহান্নামে হোক, আল্লাহ প্রদত্ত শাস্তির থেকে রেহাই পাইতে হইলে গুনার অভ্যাস ছাড়তেই হবে। তারপরে আল্লাহ বলেন, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান সম্পর্কে আলোচনা হইল এতক্ষণ। এবার বলেন, দুনিয়াতে মুমিনের যত কষ্ট হয় এগুলি আল্লাহর নিয়ামত না রহমত? গজব না রহমত? রহমত নিয়ামত, এই নিয়ামত আল্লাহ এইভাবে দিয়া থাকেন। আল্লাহ আমাদেরকে গুনার কারণে শাস্তি দেন, এটাও আল্লাহর নিয়ামত, কারণ আল্লাহ চান যে এই শাস্তির দ্বারা যদি তোমার গুনার কাফফারা হয়ে যায় পরকালে যেন তুমি নাজাত লাভ করতে পারো। তারপরে আল্লাহ বলেন, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, দয়াল আল্লাহ। তোমরা যারা মনে করো যে আল্লাহ আল্লাহর নাম শুধু আল্লাহ, আল্লাহর আর কোন নাম নাই, তোমাদের এই সন্দেহ লাগে রহমান কেসে, মনে আছে কথা? তোমরাই মনে করো রহমান কে সেজদা করো বললে যে একবার আল্লাহ কে সেজদা করার পর আবার রহমান কে সেজদা করার পর যদি একত্ববাদ ঠিক থাকে তাহলে একবার আল্লাহ কে বন্দেগী করার পর আবার দেবতাকে বন্দেগী করলে একত্ববাদ ঠিক থাকবে না কেন? আল্লাহ জবাব দিয়ে বলেন, আর রহমান, রহমান ভিন্ন কোন ব্যক্তির নাম নয়, তোমরা আল্লাহ নামের যারে ডাকো ইসলাম বলে তারই আর এক নাম রহমান। তোমরা আল্লাহ নামে জানে রাখো ইসলাম বলে তারই আর এক নাম রহমান। সুতরাং আল্লাহকে সেজদা করা যেই কথা, রহমানকে সেজদা করা সেই কথা। এই রহমান কত বড় প্রতাপশালী, কত বড় ক্ষমতাশালী, তার ক্ষমতার দাফট কতদূর পর্যন্ত চলে বুঝাই আল্লাহ বলেন, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, দয়াল আল্লাহ যার এক নাম রহমান তিনি আরশে পর্যন্ত সমাহিত, আরশে আরোহিত। এই ইস্তাওয়া শব্দের অর্থ মর্ম সঠিকভাবে বুঝতে না পেরে অনেকে নিজেরাও ভুল বুঝে অপরদেরকেও ভুল বুঝায়। কেউ কেউ বলে যে আল্লাহ আরশে আছেন আর কোথাও নাই, কেউ কেউ বলে আল্লাহ আসমানে আছেন আর কোথাও নাই। আল্লাহ যখন আপনারা বলেন যখন আসমান সৃষ্টি হয় নাই, যখন আরশ সৃষ্টি হয় নাই, তখনও কি আল্লাহ ছিলেন? আপনাদের কি বিশ্বাস? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন? কোথায় ছিলেন? না না হাসার কথা না, তাহলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয় না। এই কথাটা পরিষ্কার হলো কিনা? যেহেতু আরশ কুরসি লৌহ কলম সবগুলি সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন, যখন স্থান বলতে কিছু ছিল না, জমিন বলতে কিছু ছিল না, আসমান বলতে কিছু ছিল না, আরশ বলতে কিছু ছিল না, লৌহ কলম বলতে কিছু ছিল না, তখনও যেহেতু আল্লাহ ছিলেন, তাহলে প্রমাণ হইয়া গেল পরিষ্কার ভাবে যে আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয় না। তাইলে আরশে আছেন কেন বলেন? একা এতে বলেন আরশে আছে, একা এতে বলেন আসমানে আছেন, একা এতে বলেন তোমাদের সাথে আছেন, একা এতে বলেন তোমরা দুইজন যদি চুপে চুপে কথা বলো তোমাদের দুইজনের কাছে তৃতীয় জন আল্লাহ আছেন, একা এতে বলেন তোমরা চারজন যদি চুপে চুপে কথা বলো তোমাদের চারজনের সাথে পঞ্চম জন আল্লাহ আছেন, আর এরপরে বলেন দুইজন থেকে কমও যদি হয় চারজন থেকে বেশিও যদি হয় তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকেন। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কয়েকজন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল আল্লাহ থাকেন কোথায়? যদি আল্লাহ আমাদের দ্বারে কাছে থাকেন তাহলে আসতে দোয়া করলেও আল্লাহ শুনবেন, আর যদি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে থাকেন তাহলে তো আমাদের এমন চিৎকার দিয়া দোয়া করা উচিত যেন আমাদের দোয়ার আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারে, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি থাকি কোথায়, আপনি তাদেরকে বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি, প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। অন্য আয়াতে বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, আমি বন্দার গাড়ের ভিতরে যে সারক আছে এই সারকটা তার যত কাছে আমি এর চেয়েও আরো বেশি কাছে। এখন প্রশ্ন জাগে, বন্দা আমার গাড়ের ভিতরে থাকেন না আমার পাশে থাকেন, না জমিনে থাকেন, না আসমানে থাকেন, না আরশে থাকেন? এই সবগুলি আয়াত সামনে রাখলে এই প্রশ্ন জাগে কিনা? সবগুলি একবার বলেন, ঘরের ভিতরের সারকের থেকে আরো বেশি কাছে থাকি, একবার বলেন তোমার পাশে থাকি, একবার বলেন তোমাদের যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তখন তার সাথে সেখানেই থাকি, একবার বলেন আমি আসমানে আছি, একবার বলেন আমি আরশে আছি, তাহলে আসলে আছেন কোথায়? প্রশ্ন জাগে কিনা? এবার এই প্রশ্নের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহর থাকার জন্য কোন স্থানের দরকারই নেই, আল্লাহর থাকার জন্য কোন স্থানের দরকারই নাই, কোন স্থান যখন ছিল না তখনও যেহেতু আল্লাহ ছিলেন এই জন্য পরিষ্কারভাবে প্রমাণ হইয়া গেল যে আল্লাহর থাকার জন্য কোন স্থানের দরকার নাই। তবে কেন স্থানগুলির উল্লেখ করলেন? স্থানগুলির উল্লেখ করেছেন রূপক অর্থে, বাস্তব অর্থে নয়। রূপক অর্থটা কিভাবে বোঝাই? একটা গল্প বলেছিলাম আসার সময় গাড়িতে রাস্তায়, এই গল্পটা বললে আশা করি আপনারা রূপক অর্থ সহজে বুঝবেন। এক প্রাইমারি স্কুলের মাস্টার এক ছাত্রকে ব্যত্রাঘাত করতেছিল আর বলতেছিল, কত গাদারে মানুষ বানাইলাম তরে ফেললাম না, কত গাদারে মানুষ বানাইলাম তরে ফেললাম না। রাস্তার থেকে একটা মূর্খ লোক এই কথা শুনে স্কুল ঘরের ভিতরে ঢুকে বলে, স্যার আপনি গাদা মানুষ বানাইতে পারেন? কি কইছিল মাস্টার? কত গাদা মানুষ বানাইলাম তরে ফেললাম না। মূর্খ লোকটা গিয়া বলে, স্যার আপনি গাদা মানুষ বানাইতে পারেন? হ্যাঁ পারি তো। স্যার আমার একটা গাদা আছে মানুষ বানাই দিবেন? হ্যাঁ বানাই দিব, নিয়ে আসো। সত্য সত্যই পরের দিন বুড়া একটা গাদা তার বুঝাও টানতে পারে না, গাছও খাইতে পারে না, আর কিছুদিন থাকলে মর বইটা লইছে কয় মানুষ বানাই দিলে বালা। আসলে মাস্টার কল্পনাও করছে না যে সত্য সত্যই সে একটা গাদা নিয়ে আসবে, কোথায় কোথায় নিয়ে আসলো কি করবে, বলো ঠিক আছে এই পালার সাথে বেঁধে রেখে যাও, এক সপ্তাহ পরে আইয়া তোমার গাদা কাম মানুষ বানাই রাখবো নিয়ে যাই। এই মূর্খ লোকটা তার গাদা এই মাস্টারে স্কুলের ঘরের পালার সাথে বেঁধে থেকে গেল, আর এক সপ্তাহ পরে আসলো তার এই গাদার যে মানুষ বানাইলো মানুষটা নেওয়ার জন্য, আইসা বলে স্যার আমার গাদা মানুষ বানাইছে, হাওয়া বানাইছি দিয়া দেন। তোমার গাদা তো সাধারণ মানুষ হইছে না, তোমার গাদা কোর্টে বিচার বিচারক হয়েছে, বিচারপতি, তারা ম্যাজিস্ট্রেট বানায় দিছি। তো কোন কোর্টে? বলে অমুক কোর্টে। ঠিক আছে, তো বলে ঠিক আছে গেলেই দেখবা। দেশে কোর্টে গিয়া দেখে সত্যি সত্যি একটা মানুষ খুব বড় এক সিংহাসনে বসে বসে বিচার করে, কি রে বড় উচাছি আরো দিবিস। প্রথম প্রথম ম্যাজিস্ট্রেট তার দিকে খেয়াল করছেন, কয় আমার সিংহাস না, তখন খেয়াল করছেন এই তুই যে গাদা আসলে মনে আসেনি, তখন ম্যাজিস্ট্রেট এই পাগলা কোথার থেকে, পাগলানা পাগলানা তোরে মানুষ মানে ইয়া ভুল করছি, রাগ শিক্ষা দেব, শিক্ষা দেব কইয়া চলে গেল। ইয়া করছে কি গাদা বে ওই দিয়া যাওয়ার আগে যে দড়ি ছিল বাড়িতে ওই রংটা দড়ি নিয়া কোটের সামনে দাঁড়ায় দড়ি উঠাইয়া দেখায়, এই দেখ এই দড়ি দিয়ে আবার বাঙু তরে যদি আমার নাচি নস। এইবার ম্যাজিস্ট্রেট পুলিশকে বলল ধরো পাগলাকে, দইটাকে রেফতার করে এনে জিজ্ঞেস করে ঘটনা কি, ঘটনা কি তুই আমার গাদা আসলে, তুই এমন বুড়া আসলে গা শকাইতে পারতে না, বুঝাও নিতে পারতে না, এই জন্য স্কুলের মাস্টার সাহেব যখন বলছিলেন কত গাদা মানুষ বানাইলাম তরে ফেললাম না, তার জিজ্ঞেস করছিলাম আপনি কি গাদা মানুষ বানাইতে পারেন, তিনি বললেন হ্যাঁ পারি, এই জন্য তরে এনে দিয়েছিলাম, তরে মানুষ বানাইয়া দিস। আচ্ছা বলেন তো স্কুলের মাস্টার যদি কোন ছাত্রকে পিটায় আর বলে গাদার গাদা কত গাদা মানুষ বানাইলাম তরে ফেললাম না, এর অর্থ কি সত্যই গাদারে মানুষ বানাইছে না অর্থ অন্যরকম হয়? অর্থ অন্যরকম হয়, যেখানে শব্দের ডিকশনারিতে যে অর্থ লেখা আছে সেই অর্থ ছাড়া অন্য কোন অর্থে পরিভাষাগত ভাবে ব্যবহার হয় তখন এটাকে রূপক অর্থ হয়, যে অর্থ ডিকশনারিতে লেখা আছে এটার প্রকৃত অর্থ, আর ডিকশনারি ছাড়া ভিন্ন যে অর্থে সামাজিক ভাবে ব্যবহার করা হয় ওইটারে কয় রূপক অর্থ। আল্লাহ যে বলেছেন আমি জমিনে আছি এইটা প্রকৃত অর্থে নয় রূপক অর্থে, আল্লাহ যে বলেছেন আমি আসমানে আছি এটা প্রকৃত অর্থে নয় রূপক অর্থে, আল্লাহ যদি বলেন আমি পাতালে আছি প্রকৃত অর্থে নয় রূপ করতে, আল্লাহ যে বলেছেন আমি আসমানে আর ওইতো আছি প্রকৃত অর্থে নয় রূপ করতে, তাহলে রূপক অর্থটা কি? মুফাসসিরিন কেরাম লেখেন রূপক অর্থটা হইল আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে আরশ থেকে পাতাল পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, আর লৌহ কলম কুর্সি পর্যন্ত, এমন কি প্রতিটি বালুর কণা পর্যন্ত আমার গোটা সৃষ্ট জগতে এমন কিছু নাই যেখানে জ্ঞান আমার কাছে নাই, যেখানে আমি দেখি না, যেখানে আওয়াজ আমি শুনি না, যেখানে আমার ক্ষমতা চলে না, যেখানে আমার হুকুম চলে না, এমন কিছু নাই। আরশ থেকে পাতাল পর্যন্ত জগতের প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমার এলিম আছে, আমার আমি দেখি, সবকানের অবস্থা আমি শুনি, সবকানের অবস্থা আমি জানি, এবং সবকানে আমার হুকুম চলে। আরশে আল্লাহর হুকুম চলে কিনা? আরশে আল্লাহর হুকুম চলে। পাতালে আল্লাহর হুকুম চলে কিনা? চলে। বিভিন্ন আয়াতে উল্লেখ আছে, বিভিন্ন তো হাদিসে উল্লেখ আছে, বিভিন্ন তফসিরে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম শুধু চলে, কেমন চলা চলে? দুইটা জাতি ছাড়া, মানব দানব দুই জাতি ছাড়া, আরশ থেকে পাতাল পর্যন্ত আল্লাহ যাকে যে হুকুম করেন সেই হুকুম পালন করতে বাধ্য, বিন্দুমাত্র পরিবর্তন করার, বিন্দুমাত্র ব্যতিক্রম করার ক্ষমতাই আল্লাহ দান করেননি। কালকে আলোচনা হইছে সূর্যের মধ্যে আল্লাহর হুকুম কিভাবে চলে, চন্দ্রের মধ্যে আল্লাহর হুকুম কিভাবে চলে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য প্রতিদিন আরশের নিচে যায়, আরশের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করে, সেজদা করে অনুমতি হওয়ার, উদয় হওয়ার অনুমতি চায়, অনুমতি পাওয়ার পরে উদয় হয়, আবার সূর্য আল্লাহর আরশের নিচে যায়, আবার সূর্য আল্লাহকে সেজদা করে, সেজদা করার পর অস্ত যাওয়ার অনুমতি চায়, অনুমতি পাওয়ার পরে অস্ত যায়। এখন প্রশ্ন জাগে কিনা, এই এই মাউথপিসটাকে যদি আমরা পৃথিবীর উদাহরণ ধরে নিই, এটার চতুর্দিক থেকে শূন্য স্থান আছে কিনা, সেই শূন্য স্থানে দিয়ে একটু সূর্য আসা যাওয়া করে, আরশ কোথায়, নিচে যায় কোথায়, সেজদা কিভাবে করে, পারমিশন কিভাবে চায়, এই প্রশ্নগুলি জাগে নি না জাগে না, প্রশ্নগুলি জাগে। আল্লাহর হুকুম আরশ থেকে ফাতাল পর্যন্ত কিভাবে চলে এটা বোঝার জন্য এই হাদিসের ব্যাখ্যাটা বোঝা দরকার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই যে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য, যে মহাশূন্যে চন্দ্র সূর্য চলাফেরা করে, এর চতুর্দিক থেকে বেষ্টন করে আছে প্রথম আসমান, তারপরে আরেকটা মহাশূন্য, আরেকটা আসমান, আরেকটা মহাশূন্য, আরেকটা আসমান, বিস্তারিত গতকালকে আলোচনা করেছে। সংক্ষেপে সাতটা আসমান আছে একটার পর আরেকটা, এইভাবে স্তরে স্তরে সাতটা মহাশূন্য আছে একটার পরে আরেকটা, সবগুলি একটারে আরেকটা ঘেরাও করে আছে, আরেকটাকে আরেকটা ঘেরাও করে আছে, আরেকটাকে আরেকটা ঘেরাও করে আছে, এইভাবে সাত আসমান সাত মহাশূন্যকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর আরশের সামনে গোটা পৃথিবীটা একটা ডিমের ছেয়ে আরো ছোট, একটা ডিমের ছেয়ে আরো ছোট। আপনারা অনুমান করতে পারবেন, পৃথিবীটাকে যে মহাশূন্যটা এইভাবে ঘেরাও করলো, পৃথিবীটা বড় না মহাশূন্যটা বড়? তো মহাশূন্যটার যে আসমানে ঘেরাও করলো, মহাশূন্য বড় না আসমান বড়? তাহলে প্রত্যেকটা আসমান একটার থেকে আরেকটা বড়, প্রত্যেকটা মহাশূন্য একটার থেকে আরেকটা বড়, এইভাবে সাতটা আসমান সাতটা মহাশূন্যকে চতুর্দিক থেকে আল্লাহর আরশে যে ঘেরাও করছে, এবার বলেন আল্লাহর আরশটা কত বড়। এই আরশের অবস্থানটা বুঝে থাকলে এবার বলুন, কোন দিকে আরশ নাই না সব দিকে আছে? সব দিকে আছে। এই কথাটা বুঝলে রাসুল যে বলেছেন সূর্য প্রতিদিন আরশের নিচে যায়, ওইটা বোঝা সহজ হবে। এবার ধরুন এটা যদি পৃথিবীর উদাহরণ হয়, আর এটা যদি সূর্যের উদাহরণ হয়, সূর্য পৃথিবীর পূর্ব প্রান্তে উদয় হয়, পশ্চিম প্রান্তে অস্ত যায়, আবার পূর্ব প্রান্তে উদয় হয়, আবার পশ্চিম প্রান্তে অস্ত যায়, এই তো, এই তো সূর্যের গতিবিধি। বলেন সূর্য যখন এখানে আসে আরশের বাইরে যায় না নিচেই থাকে? এখানে যখন আসে আরশের বাইরে যায় না নিচেই থাকে? এখানে যখন আসে আরশের বাইরে যায় না নিচেই থাকে? এখানে যখন আসে আরশের বাইরে যায় না নিচেই থাকে? সুতরাং সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের যেখানেই থাকে আল্লাহর আরশের নিচেই থাকে। এই ব্যাখ্যায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন সূর্য প্রতিদিন আরশের নিচে যায়। গেল সূর্য কিভাবে আরশের নিচে যায় এর ব্যাখ্যা। আরশের নিচে যায় মানে সাত আসমান বেদ করিয়া যায় না, প্রথম মহাশূন্য থাকা সত্ত্বেও যেখানেই যায় আরশের নিচেই থাকে, যেখানেই যায় আরশের নিচেই থাকে। আর একটা জিনিস পরিষ্কার না করলে ভুল বুঝাবুঝি হতে পারে, উপর কারে কয় আর নিচ কারে কয়। এটা যদি পৃথিবীর উদাহরণ হয়, আর এখানে যদি আমেরিকা থাকে তাহলে বাংলাদেশ কিন্তু এখানে আছে। দেখেন আপনারা, আপনারা ইয়ার মধ্যে দেখেন, মেফে মেধে দেখেন, ভূমণ্ডলের মেফে দেখেন। এইটা যদি পৃথিবী, এটা যদি পৃথিবীর উদাহরণ হয়, এখানে যদি আমেরিকা থাকে তাহলে বাংলাদেশ এখানে আছে। আমেরিকার মানুষগুলি এইভাবে দাঁড়াইয়া আছে, তার মাথা এদিকে আর ফাউল ওইদিকে। বাংলাদেশের মানুষগুলি কি মাথা জমিনে লাগিয়ে দাঁড়াই আছে না ফা দিয়া? তাহলে বাংলাদেশের মানুষের মাথাগুলি কোন দিকে? আমেরিকার মানুষের মাথা হইল এদিকে, ফাউল ওইদিকে, আর বাংলাদেশের মানুষের ফাউল ওইদিকে, মাথা হইল ওইদিকে। তাইলে উপর কোনটা নিচ কোনটা? এই উপর নিচ দুইটা শব্দ আপেক্ষিক, আপেক্ষিক। আমেরিকানদের জন্য যেটা উপর বাংলাদেশের জন্য সেটা নিচ, আমেরিকানদের জন্য যেটা নিচ বাংলাদেশিদের জন্য সেটা উপর। তাইলে আল্লাহ রসুল যে বলেন সূর্য আরশের নিচে যায়, আমরা কোন নিচ বুঝবো? এটা বোঝার জন্য আরেকটা কথা স্মরণ রাখা দরকার, যেই লোকটা পৃথিবীর যেখানেই থাকে সে স্বাভাবিক অবস্থায় দাঁড়াইলে তার মাথা যেদিকেই থাকবে সেইটাই উপর, আর পা যেদিকেই থাকবে সেইটাই নিচ। আমেরিকার দাঁড়াইলে এইটা উপর এটা নিচ, বাংলাদেশে দাঁড়াইলে এইটা উপর এটা নিচ, এখানে দাঁড়াইলে এইটা উপর এটা নিচ, এখানে দাঁড়াইলে এইটা উপর এটা নিচ। এবার বলেন সূর্যটা যখন যাবে এই উপরের দিক দিয়ে সবগুলি আসমানকে আল্লাহর আরশ ঘেরাও করে আছে, তো যখন বলেন সূর্য যেখানেই যায় আরশের উপরে যায় না আরশের নিচেই থাকে, এই হইল ব্যাখ্যা আল্লাহ রসুলের হাদিসের। রসুল যে বলেছেন সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, অর্থাৎ প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে সূর্য যেখানেই যায় আরশের নিচেই যায়। এরপরে রসুল বলেন আরশের নিচে গিয়া সূর্য আল্লাহকে সেজদা করে। এই সেজদা করে কথার ব্যাখ্যা কি? সেজদার মর্ম হল চূড়ান্ত আনুগত্য। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ হইল মাথা। কি বলেন আপনারা? একজন যদি একজনের ফায়ের মধ্যে ভালো লাগাইয়া দেয়, আমরা কি আদব করছে মনে করি না? বেয়াদব পায়ে ভাও লাগাই দিলে বেয়াদবি হয় কিনা? না, পায়ে ভাও লাগাইলে আদব হয় না? বেয়াদবি হয় না? না, আসবার লাগি না। আমি বলতে চাইতেছি পায়ে যদি ভাও লাগাইলে বেয়াদবি হয়, তে মাথায় ভাও লাগাইলে কি হবে? সমান সমান বেয়াদবি হবে না আরো বড়? সমান সমান না আরো বড়? মাথায় ভাও লাগাইলে আরো বড় বেয়াদবি কেন? কারণ মাথা হইল সম্মানিত অঙ্গ। মাথা হইল সম্মানিত অঙ্গ। তাহলে প্রমাণ হইল যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত অঙ্গ হইল মাথা। আর মাথার মধ্যে দুইটা অংশ বেশি সম্মানিত, একটা কপাল একটা নাক। একটা কপাল একটা নাক। সেজদা কারে কয়? মানুষের জন্য সেজদা হইল তোমার সম্মানিত অঙ্গটা নুয়াইতে নুয়াইতে নুয়াইতে, এই এর মধ্যে যে কপাল আর নাক সবচেয়ে বেশি সম্মানিত, এই দুইটা জায়গা যেখানে মানুষ ফাওরা কেইখানো লাগাও, যেখানে মানুষে ফাওরা কেইখানো লাগাও। এর দ্বারা কি প্রকাশ করো? তুমি আমি আল্লাহর কাছে চূড়ান্ত অনুগত। আল্লাহ আমার মাথা নুয়াইয়া কপাল মাটিত লাগাইয়া দিলাম, আমার মাথা নুয়াইয়া নাক মাটিত লাগাইয়া দিয়া স্বীকার করলাম যে তোমার সামনে আমার বড়াই বলতে কিছু নাই, অহংকার বলতে কিছু নাই, আমিত্ব বলতে কিছু নাই, আমার অধিকার বলতে কিছু নাই, আমার সবকিছু তোমার তরে উৎসর্গ করিয়া দিলাম। আমি আমি আমার কথা মতে চলবো না, একমাত্র তোমার চূড়ান্ত আনুগত্য প্রকাশ করলাম, তুমি যেইভাবে বলো সেইভাবে চলো। সেজদার মর্ম বুঝে থাকলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সেজদার মর্ম হলো চূড়ান্ত আনুগত্য। সেজদার মর্ম হলো চূড়ান্ত আনুগত্য। আমাদের মানুষের মানুষের জন্য এটা প্রকাশ করার পদ্ধতি হইল মাথা নুয়াইয়া কপাল মাটিতে লাগাইয়া দেওয়া। খেজুর গাছের জন্য যদি একই সিস্টেম দেওয়া হয় সেজদা করার, যে মাথা নুয়াইয়া মাটিতে লাগাইয়া দেওয়া, তো গাছ থাক বনা ভাঙিয়া যাবে। কলা গাছের জন্য, সুপারি গাছের জন্য, তাহলে ওরা আল্লাহ বলেন আন্নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান, সূর্য ও চন্দ্র ও আমি আল্লাহকে সেজদা করে, গাছগুলিও আমি আল্লাহকে সেজদা করে। তাহলে খেজুর গাছে কেমনে আল্লাহরে সেজদা করে, তাল গাছে আল্লাহরে কেমনে সেজদা করে, সুপারি গাছে আল্লাহরে কেমনে সেজদা করে, নারিকেল গাছে আল্লাহরে কেমনে সেজদা করে, বুঝতে হবে কিনা? আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন গাছ আমারে সেজদা করে, মানুষ যেমন আল্লাহকে সেজদা করে, ফিরিস্তা যেমন আল্লাহকে সেজদা করে, জিন যেমন আল্লাহকে সেজদা করে, প্রত্যেকটা গাছেও তো আল্লাহরে সেজদা করে। মানুষের সেজদা করার পদ্ধতি আর গাছের সেজদা করার পদ্ধতি যদি একরকম হইত, তাহলে খেজুর গাছ, নারিকেল গাছ, তাল গাছ, সুমারি গাছ সেজদা করার সময় মধ্যখানে ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে যেত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওইগুলি আল্লাহকে সেজদা করার পদ্ধতি ভিন্ন রকম। কি রকম? তাল গাছের প্রতি আল্লাহর হুকুম হইল সারা জীবন ভর তাল ছাড়া আর কোনো ফল ধরা যাবে না। আঙ্গুর গাছের প্রতি আল্লাহর হুকুম হইল সারা জীবন ভর আঙ্গুর ছাড়া তেঁতুল ধরা যাবে না। কারণ তুমি আঙ্গুর গাছ জানিয়ে আমার বন্দায় লাগাইব, আর তুমি যদি তেঁতুল ধরো আমার বন্দায় দুকা খাইব। কথা বুঝেন কিনা? এই কারণে জিন্দগিতে কোনো আঙ্গুর গড়ে আঙ্গুর গাছে তেঁতুল ধরে না, জিন্দগিতে কোনো তাল গাছে লেসু ধরে না, কোনো লেসু গাছে জীবনে কোনোদিন তাল ধরে না। আপনারা আমেরিকায় দললে বলতে পারেন। তাহলে গাছগুলি আল্লাহর চূড়ান্ত আনুগত্য কিভাবে পালন করে? আল্লাহ যেই গাছকে যেই ফল দেওয়ার হুকুম করেছেন সেই গাছ সেই ফল দিয়া আল্লাহর আনুগত্য পালন করে। সুতরাং আম গাছে আম ধরিয়া আল্লাহরে সেজদা করে, লিচু গাছে লিচু ধরিয়া আল্লাহকে সেজদা করে, তাল গাছে তাল ধরিয়া আল্লাহকে সেজদা করে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরিয়া আল্লাহকে সেজদা করে, তেঁতুল গাছে তেঁতুল ধরিয়া আল্লাহকে সেজদা করে। এবার আমরা বোঝার চেষ্টা করি চন্দ্র সূর্য আল্লাহরে কিভাবে সেজদা করে। চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা করে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলিয়া, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলিয়া। এই জন্য আল্লাহ সূর্যকে হুকুম দিয়েছেন প্রতিদিন পূর্বাকাশে উদয় হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে। প্রতিদিন পূর্ব আকাশে উদয় হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে। সূর্যের অধিকার নাই পূর্ব আকাশে অস্ত যাওয়ার, সূর্যের অধিকার নাই পশ্চিম আকাশে উদয় হওয়ার। আল্লাহর এইভাবে হুকুম পালন করাটাই হইল সূর্যের পক্ষ থেকে আল্লাহকে সেজদা করা। এই কথা বুঝে থাকলে এবার বলেন, সূর্য প্রতিদিন নিয়মিত উদয়স্ত হয় না কোনদিন উত্তর দিকে উদহিয়া দক্ষিণ দিকে অস্ত যায়, নিয়মিত। এর মাধ্যমে সূর্য আল্লাহকে সেজদা করে, এর মাধ্যমে সূর্য আল্লাহকে সেজদা করে। আর একটা জিনিস না বুঝলে হাদিসটা বোঝা কঠিন হবে, সেটা হইল উদয়স্ত কারে হয়। যেমন ভাবে উপর নিচ বাস্তবে কিছু নাই আপেক্ষিক, তেমনি ভাবে উদয়স্ত বাস্তবে কিছু নাই আপেক্ষিক। সূর্যটা যখন পৃথিবীর এই অংশে থাকে, তখন সূর্যটা যখন এখানে দেখা, তখন পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল, ওই অংশের তুলনায় অস্ত গেল। সূর্য যখন এখানে আসলো, পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল, ওই অংশের তুলনায় অস্ত গেল। সূর্য যখন এখানে গেল, পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল, সেই অংশের তুলনায় অস্ত গেল। সূর্য যখন এখানে আসলো, পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল, ওই অংশের তুলনায় অস্ত গেল। এই জন্যই আমেরিকায় যখন রাত দুপুর, বাংলাদেশে তখন দিন দুপুর, বাংলাদেশে যখন দিন দুপুর, আমেরিকায় তখন রাত দুপুর। তাহলে বলেন সূর্যের উদয়স্ত বাস্তবে কিছু না তুলনামূলক, তুলনামূলক। সূর্যের উদয়স্তটা যেহেতু তুলনামূলক, সুতরাং প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সূর্য পৃথিবীর কোনো না কোনো অংশের তুলনায় উদয় হচ্ছে, আর কোনো না কোনো অংশের তুলনায় অস্ত যাচ্ছে। এই কথাটা বুঝলেন কিনা দেখুন। তাই যদি হইয়া থাকে তাহলে উদয়বার আগেই সেজদা করে। আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন, উদয় হওয়ার আগেই চিন্তা করে, পারমিশন চায়, পারমিশন পাইয়া উদয় হয়। সারমর্ম দাঁড়াইল সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে সেজদা করে, এবং প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে উদয়স্তের অনুমতি চায়। অনুমতি পাওয়ার পরে উদয় হয়, অনুমতি পাওয়ার পরে অস্ত যায়। এই পর্যন্ত বুঝে থাকলে এবার বলুন, আল্লাহর হুকুমত, আল্লাহর আধিপত্য, আল্লাহর বিধান করায় গন্ডায় সূর্যের মধ্যে চলে কিনা? বিজ্ঞানীরা বলেন সূর্যটা হল পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা। এইভাবে যে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গোলামি করতেছে, তাহলে আল্লাহর ক্ষমতা সূর্যেও চলে, সূর্যের মধ্যেও চলে। আল্লাহর হুকুম চলে না শুধু আল্লাহর আরশে নাকি? যেইভাবে সূর্যের মধ্যে আল্লাহর পুরাপুরি হুকুম চলে, ঠিক সেইভাবে আল্লাহর আরশেও আল্লাহর পুরাপুরি হুকুম চলে, ঠিক সেইভাবে জমিনের মধ্যেও পুরাপুরি আল্লাহর হুকুম চলে, ঠিক সেইভাবে আসমানেও পুরাপুরি আল্লাহর হুকুম চলে। এই মর্মে আল্লাহ বলেন, আমি তোমাদের কাছেও আছি, আমি জমিনেও আছি, আমি আসমানেও আছি, আমি আরশেও আছি। এবার বলেন, আল্লাহ আরশে আছেন মানে আমি যেভাবে সিহারে আছি এইভাবে, আমি যেভাবে সিয়ারও বইছি আল্লাহ এইভাবে আরো সে বইছেন? আল্লাহ আরো সে আছেন কথা নেই বেকা, কখনো নয়। মুসলমান নামদারী একটা বাতিল দল আছে, এই বাতিল দলে এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার ৫ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আরো সে আছেন, সুতরাং আমরা যেভাবে চেয়ারে বই আল্লাহ এইভাবে আরো সে বইছেন। আমি যেভাবে চেয়ারে বইছি এর মানে হইলো আমি চেয়ারে আছি, এর বাইরে নাই। আল্লাহ আরো সে বইছেন বললে কি কি অর্থ দাঁড়ায়? আল্লাহ শুধু আরো সে আছেন আসমানে নাই, আল্লাহ আরো সে আছেন জমিনে নাই, আল্লাহ আরো সে আছেন পাতালে নাই। এই ব্যাখ্যা দাঁড়ায় কিনা দাঁড়ায় না? সুতরাং এইগুলি হলো অপব্যাখ্যা, এগুলি হলো কোরআনের ভুল ব্যাখ্যা। এরপর সূর্যের সেজদা করা এবং অনুমতি চাওয়া বুঝলেন কিনা দেখেন। মুহাসসিরিন কেরাম লিখেছেন, সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে যে গতিতে চলতেছে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সূর্য অপেক্ষা করে যে আল্লাহ একদিন হুকুম দিবেন, হে সূর্য থামো, আর সামনের দিকে যাও না, এবার বিপরীত দিকে যাও। কোন মুহূর্তে আল্লাহ সেই হুকুমটা দিবেন, সেই মুহূর্তের অপেক্ষায় থাকে সূর্য, অপেক্ষায় অপেক্ষায় সূর্য যাইতে থাকে। এর মানে হইল প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সূর্য আল্লাহকে সেজদা করে, আল্লাহর আনুগত্য করে, প্রতি মুহূর্তে সূর্য যাইতে থাকে আর অপেক্ষা করতে থাকে কোন সময় আল্লাহ হুকুম দিবেন থামো। তারপরে একদিন আসবে যেদিন আল্লাহ সূর্যকে হুকুম দিবেন, সূর্য থামো, আর সামান দিকে যাও না, এবার বিপরীত দিকে যাও। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে যেই দিন সূর্য পূর্ব আকাশে উদয় না হইয়া পশ্চিম আকাশে উদয় হবে। শুনেছেন আর কোনদিন? যে বলেন এই গতিতে যেটা চলতেছে, এটা গতি ফালতাইয়া ওইদিকে যাইতে হইলে এক জায়গা থেকে থামতে, এক জায়গা গিয়া থামতে হবে কিনা, এক জায়গায় গিয়া থামতে হবে কিনা, যেখানে গিয়া থামলে পরে বিপরীত দিকে যাইতে হবে ওইখানে আইয়া পৌঁছলাম কিনা, এখন ওই বিপরীত দিকে যাইতে হবে কিনা, এই প্রতীক্ষা এই অপেক্ষা সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে করে, এর মানে হইল সূর্য আল্লাহর চূড়ান্ত আনুগত্য করে, এর মানে হইল সূর্য প্রতিটি মুহূর্তে আল্লাহকে সেজদা করে। যখন ওইদিকে আল্লাহ থামো বলেননি তখন ওই সূর্য সামনে যায়, ওই আল্লাহ থামো না বলাটাই হইল আল্লাহ সূর্যকে উদয় হওয়ার অনুমতি দেওয়া, হে সূর্য থামো এই কথাটা বলা না বলার মানেই হইল সূর্য সূর্যকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অস্ত যাওয়ার অনুমতি দেওয়া। এবার রসুলের হাদিসের মর্মটা বুঝলেন কিনা বলেন, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, গিয়ে আল্লাহকে সেজদা করে, সেজদা করে উদয় হওয়ার অনুমতি চায়, অনুমতি পাইলে পরে উদয় হয়, আবার সূর্য আল্লাহর আরশের নিচে যায়, আবার আল্লাহকে সেজদা করে, সেজদা করে সূর্য অস্ত যাওয়ার অনুমতি চায়, অনুমতি পাওয়ার পরে সূর্য অস্ত যায়। এই অবস্থায় প্রতি মুহূর্তে মুহূর্তে সূর্যর উদয়স্ত চলছে। বুঝে থাকতে এবার বলুন সূর্যের মধ্যে আল্লাহর হুকুমটা কিভাবে চলে, সূর্যের সূর্য আল্লাহর বিধান করায় গণ্ডায় পালন করে কিনা, যেমন ভাবে সূর্য আল্লাহর বিধান করায় গণ্ডায় পালন করে তেমনি ভাবে চন্দ্র আল্লাহর বিধান করায় গণ্ডায় পালন করে, তেমনি ভাবে গ্রহ নক্ষত্র আল্লাহর বিধান করায় গণ্ডায় পালন করে। আল্লাহর হুকুমত আল্লাহর আধিপত্য আল্লাহর রাজত্ব আরশ থেকে পাতাল পর্যন্ত সমান ভাবে চলে, এর মানে হলো আল্লাহ আরশেও আছেন পাতালেও আছেন। আল্লাহর আধিপত্য আল্লাহর হুকুমত আল্লাহর রাজত্ব আরশ থেকে পাতাল পর্যন্ত সমানভাবে চলে, নাকি আরশে পুরাপুরি পালন করে আর পাতালে পাতালে কিছু কম না, সমানভাবে চলে। আল্লাহর আধিপত্য আল্লাহর রাজত্ব যে জমিনে যেমন ভাবে চলে, আসমানে তেমন ভাবে চলে, প্রতিটি দুনার দুলার কোনায় কোনায় তেমন ভাবে চলে, প্রতিটি গাছের পাতায় পাতায় তেমন ভাবে চলে, প্রতিটি মহাশূন্যে তেমন ভাবে চলে, চন্দ্র সূর্যে তেমন ভাবে চলে, আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর আধিপত্য তেমন ভাবে চলে। এর মানে হইল আল্লাহ এখানে যেমন সেখানে তেমন, আল্লাহ জমিনে যেমন আসমানে তেমন, আল্লাহ পাতালে যেমন আল্লাহ আরশে তেমন। বাকি রইল আরেকটা কথা বুঝার, যে সূর্য যে এইভাবে আল্লাহর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম এইগুলি যে আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে, কেউ কি কেউ কি কোনো ব্যতিক্রম করে বলেন তো? দুই জাতিয়ে ব্যতিক্রম করে, মানুষ আর জিন দুই জাতিয়ে ব্যতিক্রম করে, কে কে? মানুষ আর জিন। তাহলে এই দুই জাতি ব্যতিক্রম করার ক্ষমতা ভাইল কোথায়, কেন ব্যতিক্রম করে? এই দুই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আগামীকাল যেখানে প্রোগ্রাম থাকে সেখানে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের যা কিছু শোনার বুঝার সুযোগ দিলেন, এই অনুপাতে আমাদের হেদায়ত গ্রহণ করার, এই অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।